کاروبار کی قربانی دے دی اور ناشتے کے لیے بیان کو قربان کر دی. بولے جی بھائی استعمال جن تو ہمارا আমাদের কারবারকে আমাদের ব্যবসাকে আমরা কুরবানি করলাম, কিন্তু চায়ের জন্য আমাদের বয়ান কুরবান করব, বয়ানকে বাদ দিব, এটা তো কেমন কথা হয়? আল্লাহ আমাদের আপনি মনসা কে মুতাবিক চলনে কি তৌফিক আতা করুন. বলেন যে ভাই আল্লাহ আল্লাহর মর্জি মতো চলার আমাদেরকে তৌফিক দান করুন. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء او كما قال عليه الصلاة والسلام. میرے محترم بزرگوں اور بھائیوں, اللہ نے ہر انسان میں کامیابی کی طلب رکھی ہے. ہر انسان کامیابی چاہتا ہے, کوئی انسان ناکامی کو پسند نہیں کرتا. نحمدہ ونصلی علی رسولہ الکریم اما بعد. مہمان بولیں محترم دوست اور بزرگ, اللہ پاک رب العالمین پرتیک مانوشر مدے کامیابی اور سفلتار چاہت رکھسن, ایجنہ سمست مانوش کامیابی اور سفلتا چاہے, کیوں دھنس چاہے نا. ایسا نہ ہو کہ یہ انسان اپنی ضرورتوں سے, نفسانی خواہشات سے متاثر ہو کر ایسا راستہ جس میں اس کی ناکامی ہے اور یہ اس میں کامیابی سمجھ کر اس پر چل پڑے. تو بولیں گے بھائی ایرکم جاتے نہ ہو, مانے سو ایرکم نہ ہوئے যে মানুষ সে তো তার কামিয়াবি আর সফলতা চাইতেছে, অথচ সফলতার কামিয়াবি পাওয়ার জন্য ভুল রাস্তা ধরছে. ইয়া এসা রাস্তা জিসমে ইসকি হর তরহ কি কামিয়াবি হে, ইয়ে উসমে নাকামি সমঝ কর উসে বচনা শুরু কর দে. বলে যা ইয়া বলতে পারে যে একটা রাস্তা যে কারের মধ্যে তার কামিয়াবি আর সফলতা আছে, কিন্তু সে ভুলের কারণে এটাতে সফলতা মনে না করে এটার থেকে সে দূরে থাকতে চায়, বাঁচতে চায়. অন্ধাধুনে ইনসান কি জিন্দগি না গুজরে কিসি দলিল ওর হুজ্জত পে হো, ইসকে লিয়ে আল্লাহ নে আম্বিয়া আলাইহিমুসসালাম কো ভেজা. তো বলে যে ভাই দোস্ত, মানুষ যাতে দুনিয়াতে অন্ধকারের ভিতরে আন্ধাধুন্ধা জিন্দগি না চালায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ভাই ইয়ে ঠিক নাই, ইয়ে বিলকুল হারাম হে, ইয়াহ ফটো উঠানো হারাম হে. বলেন যে ভাই এই যে একজনে ফটো উঠাইলেন, বলেন যে ভাই ফটো উঠানো সম্পূর্ণ হারাম কে রাস্তে মে নিকল কর এসি মুবারক মেহনত মে হারাম কাম করনা ইয়ে ঠিক নাই হে. বলেন যে ভাই আল্লাহ রাস্তায় বাহির হইয়া এত বড় পবিত্র কামের ভিতরে ফটো উঠানো বলে যে বিলকুল ঠিক না. জিসনে ফটো উঠারে উসকো জায়া করে উসকো ইস্তেমাল না করে. বলেন যে ভাই যিনি ফটো উঠাইছেন মেহরবানি করে এটা জলদি মিটাই দেন ভাই. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন. ভাই কত বড় খারাপ কথা, মেহমান কত নারাজ হইলেন. কই যে ফটো উতারনে কি কোশিশ না করে. বলে যে ভাই পুরা সব মজমুয়ে আমরা কেউ ফটো উঠাইবার চেষ্টা না করি ভাই, মেহরবানি করে. হাদিস শরীফ মে আতা হে আশাদুন নাস আযাবান ইয়াউমুল কিয়ামতি আল মুসাউবিরুন. কিয়ামত কে দিন সবসে জিয়াদা আযাব মে তাসবীর খেঁচনে ওয়ালে হোঙ্গে. বলে যে ভাই দোস্ত, কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি হবে যেনারা দুনিয়াতে ফটো উঠায়. ফটো না উতারে বলে যে এই জন্য কেউ ফটো উঠাইব না ভাই, মেহরবানি করে. আল্লাহ নে আম্বিয়া আলাইহিম সালাম কো ভেজা, তমাম আম্বিয়া আলাইহিম সালাম কি তালিম কা খুলাসা ইয়ে হে কি হর ইনসান কি কামিয়াবি আল্লাহ নে উস দীন মে রাখি হে জিসকো ইসকা নবী আল্লাহ জাল্লা শানহু কি তরফ সে লেকার আতা হে. তো বলেন যে ভাই দোস্ত, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আল্লাহ পাকে নবীগণকে দুনিয়াতে পাঠাইছেন দিন দিয়া, আর বলেন যে সমস্ত মানব জাতি ওই যে নবী যাদের কাছে আসছেন তাদের কামিয়াবি আর সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের মধ্যে রাখছেন যেই দিন নিয়া নবী দুনিয়াতে আসছেন। সবসে আখির মে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ভি ইহি তালিম দি হে কি হর ইনসান কি কামিয়াবি আল্লাহ নে দিন মে রাখি হে। বলেন যে সর্বশেষ সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছেন, আর বলেন উনি আসিয়াও মানুষকে এই কথাই বুঝাইছেন আর এই কথারই শিক্ষা দিয়েছেন যে আল্লাহ জাল্লা শানু মানুষের মানব জাতির সবের কামিয়াবি দিনের মধ্যে রাখছেন। হযরত উমর আনহু কা ইরশাদ হে কুন্না আযাল্লান নাস আযযানা আল্লাহ বিল ইসলাম ফলাও তালাবনা আল ইজ্জাত বিগাইর মা আযযানা আল্লাহ বিহি লাযাল্লানা আল্লাহ। হযরত উমর আনহু কা ইরশাদ হে জিসকা তারজুমা ইয়ে হে কি হাম আরব কে লোগ সারে ইনসানো মে সবসে জ্যাদা জলীল ইনসান থে, আল্লাহ নে হামে ইসলাম কি বরকত সে ইজ্জত বখশি হে, আব আগর হাম ইসলাম কো ছোড় কর কিসি ওর রাস্তে মে ইজ্জত কো তলব করেঙ্গে তো কসম খা কর কেহতা হু কে আল্লাহ তাআলা হামে ইজ্জত নহীঁ দেগা জরুর বি জরুর নাকাম করেগা। বলেন যে ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান হাদিসে বলেন যে উনার অর্থ হইল এটা যে আমরা আরব দেশের সমস্ত মানুষ আমরা সব জলিল ছিলাম অপমানিত ছিলাম, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু দিন দিয়া আমাদেরকে ইজ্জত দান করছে, আর বলেন যে এখন যদি কেউ দিন বাদ দিয়া অন্য কোথাও সে ইজ্জত তালাশ করে তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু তাকে সেখানেই অপমান আর বেইজ্জত করবেন। আব ইনসান কো আল্লাহ জাল্লা শানহু নে আকল দি হে সমঝ দি হে কুওয়াত গোয়াই দি হে হিলা আর তদবীর কর সকতা হে ইয়ে কুওয়াত আল্লাহ নে দি হে, ইসলিয়ে ইনসান কো কোই জবরদস্তি দিন পর নহি চালা সকতা। বলেন যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আকল দিছেন বুদ্ধি দিছেন জ্ঞান দিছেন, ঠিক এমনি ভাবে আল্লাহ জাল্লা শানহু মানুষকে তদবীর করার এরকম শক্তি দিয়া দিছেন, এই জন্য দুনিয়াতে কেউ কাউকে জবরদস্তি দিনের উপরে চালাইতে পারে না। হমারে স্কুল মে হেডমাস্টার নে এলান কিয়া কি হর লড়কা জোহর কি নমাজ জমাত কে সাথ স্কুল মে পড়েগা, জো স্কুল মে মৌজুদ হোগা নমাজ মে মৌজুদ নহি হোগা উসকো ইতনা জুরমানা ইতনে ডন্ডে সজা মিলেগি। তো বহুত সে লড়কো নে বেউজু নমাজ পড়না শুরু কর দিয়া। বলেন যে ভাই এক স্কুলের মাস্টার সাহেব উনি একথার একটা আইন করছে যে আমাদের এখানে যারা স্কুলে হাজির থাকবে ছেলেরা তো প্রত্যেকে জোহরের নামাজ পড়তে হবে, যদি নামাজ না পড়ে তাহলে তারে বহুত শাস্তি দেওয়া হবে। তো বলে যে এই কথার যখন উনি হুকুম দিল তো বলে দেখা গেল যে অনেক ছেলেই যারা উজু করে না উজু ছাড়াই নামাজ পড়ে। সৌদিয়া কে বাদশাহ ফেসল মরহুম নে হুকম দিয়া কি মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমা মে হরমেন শরীফেন মে জব ইকামত কি আওয়াজ কান মে পড় যায় তো হর দোকানদার জো হে ও নামাজ মে শামিল হো, আর জো নামাজ মে শামিল নহি হোগা তো সিপাহী উসকো ডন্ডে মার কর জো হে নামাজ কে লিয়ে উঠায় আপনি দোকানো সে, তো বহুত সে দোকানদার বেউজু নামাজ পড় লেতে থে সব মে খড়ে হো জাতে। বলেন যে ভাই দোস্ত সৌদি আরবের বাদশাহ ফয়সাল মরহুম বলেন যে উনি কথার হুকুম দিয়েছিলেন যে ভাই মক্কা শরীফ এবং মদিনা শরীফে যারা এরকম একামতের আওয়াজ শুনবে এরপরেও দোকানে থাকবে তো তাদেরকে পুলিশ পিটাই করে নামাজের মধ্যে নিবে, নিয়ে নামাজের মধ্যে দাঁড় করাইবে দোকান থেকে উঠাইবে। তো বলেন এই হুকুম দেওয়ার পরে দেখা গেল যে অনেক দোকানদার যারা উজু সারাই যায় নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে যায়। عرض کرنے کا مقصد یہ ہے کہ انسان کو زبردستی دین پر نہیں چلایا جا سکتا. بولیں جی کو بول رہا যে দোস্ত জবরদস্তি কাউকে দিনের উপরে চালানো যায় না, জবরদস্তি হুকুম দিয়া কাউকে দিনের উপরে চালানো যায় না. হাদিস শরীফ কা মফহুম হ্যায় আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম. انسان کے جسم میں گوشت کا ایک ٹکڑا ہے, اگر یہ ٹکڑا ٹھیک ہو جائے تو سارا جسم ٹھیک ہو جائے گا, یہ ٹکڑا فاسد ہو جائے بگڑ جائے تو سارا جسم بگڑ جائے گا. اور فرمایا غور سے سنو کہ وہ انسان کا دل ہے, اگر انسان کو دین پر چلانا ہے تو اس کے دل پر محنت کرنی پڑے گی. বলেন যে ভাই হাদিস শরীফের মধ্যে আছে মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যখন এই গোস্তের টুকরাটা ঠিক থাকবে সুস্থ হবে তো বলেন যে পুরা শরীরটা ঠিক ভালো থাকবে. আর বলেন যে দোস্ত যদি ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তো বলেন যে পুরা শরীরটাই তার নষ্ট হয়ে যাবে. ধ্যান লাগে শোনো তার সেটা কি বলে সেটা হইল মানুষের ফল মানুষের কলক. বলেন যে দোস্ত এই জন্য মানুষকে যদি কেউ দিনের উপরে চালাইতে চায় তাহলে তার জন্য ওই দিনের তার অন্তরের উপরে মেহনত করতে হবে, তার দিনের উপরে মেহনত করতে হবে দিনের উপরে চালানোর জন্য. জিসকা দিল ঠিক হো জাতা হ্যায় উসকো দিন পর চলনে সে কোই রোক নাহি সকতা, জিসকা দিল ঠিক নাহি হুয়া উসকো জবরদস্তি কোই দিন পর চলা নাহি সকতা. বলেন যে ভাই যার দিল ঠিক হয়ে গেল বলেন যে সে দিনের উপরে চলতে পারবে, আর বলেন যে যার দিনটা নষ্ট হয়ে গেল বলেন তার কেউই দিনের উপরে চালাইতে পারবে না. তো ইয়ে যে আল্লাহ কে রাস্তে মে নিকল কর তবলীগ মে চাহে সে রোজে কি জমাত হো চিল্লে কি হো চার মহিনে কি হো বেরুন মুল্ক কি হো তালিম মে আখির মে ছয় বাতোঁ কা মুজাকরা করতে হ্যায়, یہ چھ باتیں اگرچہ پورے دین کا مجموعہ نہیں ہے لیکن یہ ایسی اہم ضروری بنیادی باتیں ہیں کہ انبیاء علیہ السلام میں سے ایک نبی بھی ان چھ باتوں میں سے کسی ایک بات سے بھی خالی نہیں. بولیں جی بھائی دوستو اللہ راستے باہر ہوا پڑے بولیں جی یہ جو تین دن ہو অথবা চিল্লা ہو অথবা تین চিল্লাই আমরা বাহির হই, আর বলেন যে চাই সফর বিদেশেই হোক সেইখানে যাওয়ার পরে যে ছয় নম্বরের আমরা আসল কথা বলেন যে এই যে ছয় নম্বরের উপরে মেহনত হয় বলেন যদিও এটা সম্পূর্ণ পুরা দিন এটা পুরা দিন নয় কিন্তু বলেন যে দোস্ত এই ছয় নম্বরের মাধ্যমেই বলেন যে আমাদের ওই দিনের উপরে চলবার জন্য সে তৈয়ার করে মানুষকে. আর ইয়ে এসে আহম জরুরি বুনিয়াদি বাতে হ্যাঁ کہ اگر کوئی سعادت مند مسلمان محنت کر کے ان چھ باتوں کو سیکھ لے سمجھ لے عمل میں لے آئے تو ایسے مسلمان کے لیے پورے دین پر چلنا آسان ہو جاتا ہے. اور بولتے جی بھائی جو تو نبی دنیا سے آتے ہیں بولے کون نبی دعوت یہ سو نمبر تھی کیا خالی چھو نا سب نبی دیر دعوت مدد یہ سو نمبر چھو. আর বলেন যে যখনই কোনো ব্যক্তি মেহনত করে এই ছয়টা নম্বরকে তার মধ্যে নিয়ে আসবে তো বলেন যে তার জন্য পুরো দিনের উপরে চলা অত্যন্ত সহজ হয়ে যাবে. আর দিন কি মেহনত মে লাগনা এসে মুসলমান কে লিয়ে আসান হো জাতা হ্যায়. আর বলেন যে ভাই দিনের মেহনতের মধ্যে লাগাটাও তার জন্য আসান আর সহজ হয়ে যাবে. সবসে পহলি বাত কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইস ইয়ে কলমা মারিফত ভি হ্যায় কলমা আবদিয়ত ভি হ্যায়. কলমা মারিফত কা তাকাজা ইয়ে হ্যায় কি হর গায়র কা ইয়াকিন দিল সে নিকল কর আল্লাহ কি জাত ওর সিফাত কা ইয়াকিন দিল মে আ জায়ে. তো বলেন যে ভাই দুষ্ট আর সবচেয়ে প্রথম জিনিস যেটা এই নম্বরের মধ্যে সেটা হইল কলমার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল. তো বলেন যে ভাই এটা মারিফতেরও কলমা আর আবদিয়তেরও কলমা. মারিফতের কলমার তাকাজাটা কি? বলে যে সেটা হলো আমাদের অন্তর থেকে সমস্ত মখলুকের আসরকে বাইর করতে হবে। বলে যে কোন মখলুকের তাসুর আমাদের অন্তরের মধ্যে থাকতে পারবে না, গায়ের তাসুর থেকে আমাদের দিলকে সম্পূর্ণ পবিত্র করতে হবে। এসেই আজ দেখা যা রাহা হই কিছু কি জায়দাদ কো দেখকর মুতাসির হতা হিসকে বড়ে বাগাত বড়ি জমিন হ্যাদাবার হে বহুত বড়া আদমি হ্যা কই কিছু কা কারোবার দেখকর মুতাসির হতা হহত উঁচে পেমানে পর কারোবার হাখো আমদনি হিসকি মহিনে কি বহুত বড়া আদমি হ্যা কলমে মারিফত কে তকাজা ইয়ে হম যে হর গের সে হর গের কা তাসুর হমারে দিল সে নিকল যায় আল্লাহ কি জাত ওর সিফাত সে হমারা দিল মুতাসির হো। বলে যে ভাই একজন তার বিশাল জমিনদারি, বলে যে জমিনের মধ্যে বহু বহু বড় বড় বাগান আর বিভিন্ন ফসল তার আছে, বলে এর কারণে তার প্রভাব তার দিনের মধ্যে আসে। এমনি একজনের বিশাল কারবার, বলে যে লক্ষ টাকারও তার আমদানি, লক্ষ লক্ষ টাকার আমদানি, বলে যে সেটা দেখতে দেখতে তার অন্তরের মধ্যে তার প্রভাব আসতে থাকে। তো বলে যে ভাই কলমায় মারিফতের তাকাজাটা কি? বলে যে সেটা হইল এই সমস্ত মখলুকের তাসুরার প্রভাব আমাদের অন্তর থেকে যায় বাহির করতে হবে, এবং একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর জাত আর সিফতের আসর আর তাসুর আমাদের অন্তরের মধ্যে থাকে। নজওয়ান লড়কা স্কুল কলেজ মে পড় রা হই সোচতা হি মেরে পাশ না কই কারোবার হ্যা না কই জমিন জায়দাদ কি শকল হ্যা মেরে সাথ সব কুছ করনে ওয়ালে মেরে ওয়ালিদ সাহেব হ্যা উসকি উম্মীদে আপনে ওয়ালিদ সে ওয়াবস্তা হোতি হ্যা। বলে যে ভাই নজওয়ান ছেলে স্কুলে কলেজে পড়ে সদে হেকি যে আমার কোনো ব্যবসা নাই, আমার কোন খেত কামার নাই, তাহলে আমার আশা ভরসা স্থলকে বলেন যে আমার আব্বাই, তো বলেন যে সে সবকিছু তার আব্বাকে মনে করে যে আমার সবকিছু পুরা করার পুরা করনেওয়ালা হইলেন আমার আব্বা, বলেন যে এইটার আশা তার দিলের মধ্যে। ওয়ালিদ ভি বাজ দফা উমর কে এসে হিসে মে পৌঁছ যাতা হ্যায় কি ফির উসকি উম্মীদ হ্যায় কি মে তো কুছ করনে হি সকতা মেরে সব কুছ করনে ওয়ালে মেরা বেটা হ্যায় বেটে সে উম্মীদে ওয়াবস্তা হো জাতি। বলেন যে ভাই ঠিক এমনি ভাবে বাপ এক বয়সের মধ্যে পৌঁছিয়ে গেল, সে এখন আর কিছুই করতে পারে না, কারবার করতে পারে না, খেত কামার করতেই পারে না, তো বলেন যে সেই সময় তার আশা ভরসার স্থল হয়ে যায় তার ছেলে, বলেন যে এখন সন্তানই তার আশা ভরসার স্থল এবং সন্তানের কাছেই সে আশা রাখে। বর্মা কা তুমে মুঝে মালুম নহি হ্যায় পাকিস্তান মে কই দফা এসা হুয়া সেলাব আয়া বহুত খতরনাক লোগোঁ কা জানি মালি বহুত নুকসান হো গিয়া, জলজলা আয়া বহুত খতরনাক লোগোঁ কা জানি মালি নুকসান হো গিয়া, তো সারে আম্মত উন্নাস কে জো হ্যায় কি উম্মীদ হ্যায় আপনি হুকুমত কে সাথ ওয়াবস্তা হো জাতি। তো বলেন যে ভাই এখানে কথা তো জানি না, বলেন যে আমাদের এখানে পাকিস্তানে বলেন যে অনেকবার এরকম বন্যা আসছে, এমনি ভাবে ভূমিকম্প হয়েছে, মানুষের জান এবং মালের অনেক ক্ষতি হয়েছে, তো বলেন যে মানুষ যখন ওই অবস্থায় পড়ছে তো প্রত্যেকের আশা হয়ে গেছে হুকুমতের দিকে, প্রত্যেকের দৃষ্টি চলে গেছে হুকুমতের দিকে। কলমে মারিফত কা তাকাজা ইয়ে হ্যায় কি হর গের সে উম্মীদোঁ কি ওয়াবস্তগি খতম হো যায়, আল্লাহ হি সে উম্মীদোঁ কি ওয়াবস্তগি দিল মে আ যায়। তো বলে যে ভাই এই কলমায় মারিফতের তাকাজা হইল যে এই সমস্ত মখলুক থেকে আর দিন সম্পূর্ণ পাক হয়ে যাবে, কোন মখলুকের সাথে তার কোন এইরকম ভাবে আশা আকাঙ্ক্ষা থাকবে না, একমাত্র তার আশা আর আকাঙ্ক্ষার আর ভরসার স্থল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই হবে। আব্দুল্লাহ ইবনে উমর আনহুমা হুজুর কে বড়ে বরগুজিদা সাহাবি সওয়ারি পর সওয়ার রাস্তে পে তশরীফ লে যা রহে থে, আগে দেখা কি লোক রাস্তে মে জমা হ্যায় সওয়ারি সে উতর কর তেজি সে ওয়াহ গয়ে, পতা চলা কি শের আয়া হ্যায় রাস্তে মে খড়া হ্যায় লোগোঁ কো খৌফজাদা কর রাখা হ্যায়, তো ইনহোনে শের কে কান কো পকড় কে ইউ মরোড়া ওর উসকি গর্দন কো ভি মোড় দিয়া। اور یوں فرمایا اگر اللہ نے تجھ کو کسی کے چیرنے پھاڑنے ہلاک کرنے پر مسلط کیا ہو تو اپنا کام کرو ورنہ کیوں لوگوں کو تنگ کرتے ہو. یہ کہہ کر زور سے شیر کو تھپڑ مارا, شیر وہاں سے دم دبا کر بھاگ گیا. بولیں جی بھائی حضرت عبداللہ ابن عمر رضی اللہ عنہما بولیں جی رسول پاک صلی اللہ علیہ وسلم بہت بڑا سمانت صحابی چلین, تو بولیں انہیں راستہ ایک سواری اوپر دیا جائے تو سواری نیا جائیتے چلین, تو بولیں دیکھیں ایک جگہ راستر مدد انہیں ایک مانوش جمع ہویا سے تو انہیں ہوئی جانے میں یہ پوچھ لیں دیکھیں جو ہوئی جانے مدد بیشال ایک بار راستر مدد یہ مانوش کے اٹھے رکھ سے تو انہیں سامنے بات بال لیں بہنے گیا بولیں جے وہی باغیر کانے تو جائے کان پولیے دلیں এবং তার গর্দন কে এর উপরে ভিড়িয়ে দিলেন আর বললেন যে দেখ আল্লাহ যদি তোর এখানে কারো কোন রিজিক তোর রিজিক এখানে কেউ রেখে থাকেন তাহলে তুই তোর রিজিক নিয়ে তুই চলিয়া যা, তুই কেন মানুষকে এইরকম ভাবে আটকে রাখছ রাস্তার মধ্যে. এরপরে বলেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক তাপ্পর লাগাইলেন আর বলেন যে বাঘ সেখান থেকে চলে গেল. আর ফরমায়া মা কযাব আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা يسلط على ابن آدم إلا ما خاف منه ولو أن ابن آدم لم يخف إلا من الله لا يسلط عليه غيره. رسول پاک علیہ السلام نے تجھ پر جھوٹ نہیں بولا, شیر کو مخاطب کر کے کہا رسول پاک علیہ السلام نے تجھ پر جھوٹ نہیں بولا, آدم کے بیٹے پر اسی کو مسلط کیا جاتا ہے جس سے وہ ڈرتا ہے. اگر یہ آدم کا بیٹا اللہ کے ماں سوا سے نہ ڈرے تو پھر اللہ جل شان اس آدم کے بیٹے پر اپنے غیر کو مسلط نہیں فرماتے. اور بولے جی دوستو اور ایک کتا بولیں بات کے سمبودھن کرے اللہ رسول طور پہ بارے مچھا کتا بولیں نہیں বলছেন যে যখনই কোন আদম সন্তান তাকে সে ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তাকে ওই আদমের সন্তানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লত করবেন. তার বলেন যে যদি আদমের সন্তানের অন্তরের মধ্যে কোনো মখলুকের ভয় না থাকে শুধু আল্লাহরই ভয় থাকে তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু সমস্ত আদম সন্তানকে অন্যান্যদের উপরে এইরকম ভাবে প্রাধান্য দিয়ে দিবেন আর বলেন যে অন্যদের উপরে আদম সন্তানকে আল্লাহ মুসল্লত করেন. আর ফরমায়া ওয়ালা ইউকাল ইবনু আদম ইল্লা মান রাজা মিনহু ওয়ালাউ আন ইবনু আদম লাম ইয়াকিল ইল্লা আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াকিল ওয়ালাউ আন ইবনু আদম লাম ইয়ারজু ইল্লা মিন আল্লাহ লা ইয়াকিলহু ইলা গায়রিহি. আদম কে বেটে কো اسی کے سپرد کر دیا جاتا ہے جس سے اس کی امید وابستہ ہوتی ہے. اگر یہ آدم کا بیٹا اللہ کے ماں سوا سے امید وابستہ نہ رکھے تو پھر اللہ تعالیٰ ایسے ابن آدم کو اپنے غیر کے سپرد نہیں کرتا, غیر کا محتاج نہیں بناتا. بولیں گے بھائی دوستو حدیثر مدد یہ مانوش جدی বলেন যে আদমের সন্তানরা যদি অন্য কারণ করে কারণ সাথে তার আশা রাখে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম সন্তানকে তার হাওলা করে, আর যদি আদম সন্তান অন্য কারো এরকম ভাবে আশা না রাখে কারো সাথে তার কোনো আশা না আকাঙ্ক্ষা না রাখে শুধু আল্লাহরই উপরে রাখে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বলেন যে তার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনই করেন, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়. میرے محترم بزرگ اور دوستو ایک اللہ کا ظاہری نظام ہے ایک اللہ کا غیبی نظام ہے. ظاہری نظام تو ہم سب کو آنکھوں سے نظر آتا ہے, غیبی نظام کو اللہ فرشتوں کے ذریعے سے چلاتے ہیں. کلمہ معرفت کا تقاضا یہ ہے کہ جو ظاہری نظام میں ہمارا یقین ہے دکان پر مکان پر, ہمارا یقین ہے سونا چاندی پر, ہمارا یقین ہے اپنی حکومت پر, تو ہر غیر سے جو ہے یہ یعنی ظاہری نظام جتنا بھی ہے اس سے ہمارا یقین ہٹ جائے اور اللہ کا جو غیبی نظام ہے اس پر ہمارا یقین آ جائے. تو بڑے بھائی دوستو اللہ پاک رب العالمین جل شانہ دوٹا نظام چلائیں, একটা হইল জাহিরি নিজাম যেটা আমরা আমাদের চোখকে দেখতে পাই, আর একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু গাইবি নিজাম যা আমরা দেখতে পাই না, যা আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু কি করেন বলেন যে ওনার ফেরেশতা দিয়ে চালান. তো বলে দোস্ত এইরকম দোকান চাকরি খেত কামার এগুলা সব হইল জাহিরি নিজাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু চালাইছেন, আর এটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের গাইবি নিজাম. তো বলেন যে কলমায় মারিফতের তাকাজ হইল যে সমস্ত জাহিরি নিজাম থেকে আমাদের সমস্ত নজরকে সরাইতে হবে, আর বলেন যে সম্পূর্ণ আমাদের দৃষ্টি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গাইবি নিজামের উপরে নিয়ে আসতে হবে. এক আদমি খানা খাতা হ্যায় উসকা ইয়ে তসাউর হোতা হ্যায় ইয়ে জো জাহিরি নিজাম মানে তনখা লি বাজার গিয়া খানে পিনে কি জরুরতে খরিদ কর লায়া ফির মেরি বিবি নে ইয়া বেটি নে ইয়া মেরে বেটে নে ইয়া মেরে বাবরচি নে খানা তৈয়ার করকে মানে মেরে সামনে রাখা জাহিরি নিজাম কে নতিজে মে মে খানা খা রহা হুঁ ইয়ে ধোকা হ্যায় আসল আল্লাহ কা গায়বি নিজাম হ্যায় খানা পৌঁছানে পর রোজি পৌঁছানে পর আল্লাহ নে ফরিশতে মুকরর কিয়ে. তো বলে যে ভাই একজন মানুষ খানা খাইতেছে, তো সে তার দৃষ্টিতে এটা দেখতেছে যে আমি এরকম প্রথম কামাই করলাম পয়সা, এরপর এটা দিয়ে যে খানা দিনার আসবাব আমি খরিদ করে নিয়ে আসছি এবং সেটা আমার বিবি পাক করছে অথবা আমার মেয়ে পাক করছে অথবা আমার ঘরে খাদিম আছে খাদিমা পাক করে নিয়ে আসছে, আর আমি এর বিনিময়ে আমি খাচ্ছি আমার এই খানা আমি খাইতেছি. অথচ বলেন যে ভাই দুস্ত এটা মানুষের জাহিরি নিজাম যেটা মানুষ দেখছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষ খানা খায় সেটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের খানা তার কাছে পৌঁছে দিতেছে. এক আদমি বহুত মালদার হ্যায় উসকে পাস নকদ মাল কিতনা হ্যায় উসকো মালুম করনে কে লিয়ে কাফি ওয়াক্ত খরচ করনা পড়েগা, ऐसे ही उसकी जायदाद कितनी है मालूम करने के लिए काफी वक्त खर्च करना पड़ेगा, लेकिन अल्लाह ने गैबी निजाम में उसकी रोजी कम कर दी उसकी कोई बढ़ा नहीं सकता. तो बोले जी भाई एक बार मानो तो अनेक मालदार बोले जी यदि तार माल संपूर्ण हिसाब करते जाए तो बोले जी अनेक समय तार लगे जाए, बोले जी अनेक समय खर्च करे तार माल जानते हबे कत आसे, এমনি একজন জমিনের মালিক বলে যে তার কত জমি সেটা হিসাব করতে গেলে অনেক সময় লাগবে. তো বলে যে দোস্ত হলে এগুলো হলেও কি হবে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু যদি বলেন যে তার রিজিকে কমাইয়ে দেন, বলেন যে তো এগুলো সব কিছু থাকা সত্ত্বেও বলেন যে তার সেই আজত করা হবে প্রয়োজন মিটবে না. চার ডাক্তার হনে सारी टेस्टें सारे एक्सरे देखकर फैसला किया कि इस मालदार आदमी का मैदा काम छोड़ चुका है, मुर्गी के छोटे बच्चे क्या शोरबा शायद एक प्याली शोरबा इसका मैदा कबूल करे हजम कर सके, लिहाजा वो 24 घंटे में सिर्फ एक प्याली शोरबा पीता है उस पर गुजारा करता है, और उसका गरीब खानसामा है باورچی خانے کے نوکر کو ہم خان ساما کہتے ہیں غریب باورچی ہے وہ خان صاحب اس جو ہے مالدار آدمی کے بیوی بچوں کے لیے مہمانوں کے لیے ناشتے میں دوپہر کے کھانے میں رات کے کھانے میں بڑی مزیدار اور لذیذ چیزیں بناتا ہے, اس کو اجازت ہے مہمانوں سے میرے بچوں کے کھانے سے فارغ ہو کر جو آپ کھانا چاہیں بچے ہوئے کھانے میں سے کھا سکتے ہو, وہ ماشاءاللہ ناشتے میں بھی کئی نعمتیں خوب پیٹ بھر کے کھا لیتا ہے دوپہر کے کھانے میں بھی رات کے کھانے میں بھی, اس غریب باورچی کی روزی اللہ نے بڑھا دی اس کی کوئی گھٹا نہیں سکتا, اس بڑے مالدار آدمی کی روزی اللہ نے گھٹا دی اس کی کوئی بڑھا نہیں سکتا. بولے کہ بھائی دوستو একজন ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করছে, করে বলে যে ভাই আপনার লিভার তো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এখন আপনার শুধু এই মুরগির শুধু বাচ্চার স্যুপ এক পেয়ালা 24 ঘন্টার ভিতরে আপনার এক কাপ বা এক পেয়ালা আপনার সেই স্যুপ আপনার পান করতে হবে, এর বেশি আর কিছুই পান করতে পারবে না। তো এখন বেচারার দুনিয়াতে এত মাল এত দৌলত থাকা সত্ত্বেও 24 ঘন্টার ভিতরে শুধু বলেন যে এক পেয়ালা স্যুপ সে পান করে, অথচ তার ঘরে যে বাবুর্চি আছে যিনি খানা পাখায় তো বলেন যে সে বিভিন্ন ধরনের মজাদার খানা তার সন্তানদের জন্য বিবির জন্য এমনি মেহমানদের জন্য বানায়, আর বলেন যে খানা বানানোর পরে এই কথা বলা আছে তার জন্য যে আমার সন্তানগণ মালিক বলিয়ে দিছে আমার সন্তান বিবি বাচ্চায় খাওয়া শেষ হইলে তুমি খাবে। তো বলেন যে দুস্থ ওই গরিব বেচারা সকালেও সে বিভিন্ন কয়েক প্লেট খানা পেট ভরে খায়, দুপুরেও খায় রাত্রেও খায়। তো বলেন যে দুস্থ ইনার তো আল্লাহ রিজিককে কমাই দিছেন আর গরিবের রিজিক কে আল্লাহ বাড়াইয়া দিছেন, তো বলেন যে গরিবের আল্লাহ বাড়াইয়া দিছেন তো এমন বাড়াইছেন যে দুনিয়ার সব মানুষ মিলিয়াও তার রিজিক কে কেউ কমাইতে পারবে না। ইজ্জত কে আসবাব মে আল্লাহ জাল্লা শানহু কিসি কো জলীল করনা চাহে ও কাদির মুতলক হ্যায়, জিল্লত কে আসবাব মে ইজ্জত কি চোটিয়ো তক পৌঁছানা চাহে ও কাদির মুতলক হ্যায়। বলেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু একজনকে সম্মানে আমরা জাহিরি ভাবে দেখতেছি যে অত্যন্ত সম্মানের জায়গায় আর পজিশনে সে পৌঁছিয়া গেছে, বলেন যে আল্লাহ চাইলে সেইখানে রেখেই তাকে অপমান আর একবারে সম্পূর্ণ জলিল করতে পারেন, আর একজনকে দেখা যাইতেছে জিল্লতির জায়গায় অপমানের জায়গায় সে আছে হালতে, আল্লাহ যদি চান ওই অবস্থায় রেখেই তাকে ইজ্জতের একবারে চরম সীমায় পৌঁছাই দিতে পারে। আল্লাহ সম্পূর্ণ কাদিরে মতলব যা ইচ্ছা তাই করতে পারে। কামিয়াবি কে আসবাব মে আল্লাহ তাআলা নাকাম করনা চাহে ও কাদিরে মতলব হ্যায়, নাকামি কে আসবাব মে আল্লাহ তাআলা কামিয়াব করনা চাহে ও কাদিরে মতলব হ্যায়। বলেন যে ভাই দোস্ত আল্লাহ জাল্লা শানহু বলেন যে এত বড় শক্তি রাখেন একজনকে সম্পূর্ণ ধ্বংসের জায়গার মধ্যে ধ্বংসের হালতের মধ্যে আল্লাহ সফলতার কামিয়াবি দিতে পারে, আর এমনি ভাবে একজনকে সফলতার কামিয়াবির হালতের মধ্যে রেখে তাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান যা ইচ্ছা তাই করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কো আগ মে কামিয়াব ফরমা দিয়া اور نمرود جس کو پوری دنیا کی بادشاہت حاصل تھی اس کو اپنی پوری دنیا کی سلطنت میں ناکام کر دیا۔ بولیں جو بھائی دوستو اللہ جل شانہ منوالہ ابراہیم علیہ الصلوۃ والسلام کے آگونر ভিতরে সফলতার কামিয়াবি দিয়ে দিলেন, আর নমরুদ যিনি সমগ্র দুনিয়ার বাদশা ছিল তারে সারা দুনিয়ার বাদশাহি দিয়া সেখানের মধ্যে তাকে আল্লাহ জলিল আর অপমান করলেন। ایسے ہی یہ کلمہ عبدیت بھی ہے، عبدیت کا معنی مفہوم کیا ہے، یہ ایک اللہ والے کے بہت مختصر سے واقعہ سے بڑی اچھی طرح سمجھ میں آ سکتا ہے۔ اللہ والا بازار گیا، غلام بادیوں کا زمانہ تھا، اس نے ایک غلام خرید لیا، قیمت ادا کرنے کے بعد غلام سے پوچھا تیرا نام کیا ہے، کہ جی جو آقا میرا نام رکھ لے وہی میرا نام رہے گا، کھانے میں کس قسم کی چیز پسند کرتے ہو جو آقا کھلائے گا مجھے پسند ہوگا، لباس میں کس قسم کا لباس پسند کرتے ہو جو آقا پہنائے گا مجھے پسند ہوگا۔ اس نے کہا اللہ کے بندے تیری کوئی نفسانی خواہش بھی ہے؟ تو غلام نے کہا جب سے غلام بنا ہوں میں نے نفسانی خواہشات کو چھٹی دے رکھی ہے، غلامی اور نفسانی خواہشات پر چلنے کا آپس میں کوئی جوڑ نہیں ہے۔ فرمایا اللہ تمہیں جزائے خیر عطا فرما دے، تو نے مجھے اللہ کا بندہ بن کر زندگی گزارنے کا طریقہ سمجھا دیا۔ بولے جی بھائی پہلو ایک کلمہ کلمہ آپ دیو কলমায়ে আত্মীয়ত বোঝার জন্য বলেন যে আল্লাহওয়ালার ঘটনা বলেন যে এটা অত্যন্ত বোঝার জন্য সহায়ক হবে আর সহজ হবে। বলেন যে আল্লাহওয়ালা ছিলেন তনি ওই জমানায় গোলাম বান্দির জমানা ছিল, উনি যাইয়া বাজার থেকে একজন গোলাম খরিদ করে আনলেন। তারপরে যে তারে আনার পরে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি, বলে আপনি আমার যে নাম রাখবেন এটাই আমার নাম। সে যিনি খরিদ করে আনছেন তাকে বলল যে আপনি আমার যে নাম বলবেন সেটাই আমার নাম। বলে তুমি কি কোন ধরনের খানা পছন্দ করো, বলে আপনি যেই খানা দিবেন সেটাই আমার পছন্দ। বলে যে তোমার কোন ধরনের মানে পোশাক পছন্দনীয় আছে, বলে আপনি আমাকে যেই পোশাক দিবেন সেটাই আমার পছন্দনীয় পোশাক। বললেন যে আরে আল্লাহ বন্দা, তোমার কি দিলের কোন চাহিদা নাই? বলেন যে আমি যেই দিন থেকে গোলাম হয়েছি সেই দিন থেকে আমার সমস্ত চাহিদাকে খতম করে দিছি, আমার চাহিদার খাইশার বলতে কিছুই নাই, এই জন্য আপনি যা চাইবেন তাই। তো বলেন যে ভাই দোস্ত, বলেন যে তুমি আল্লাহর বন্দা, তুমি তো আমার গোলামিয়ত যে কারে বলে সেটা তুমি আমাকে শিখিয়ে দিবে। আম্বিয়া আলাইহিম সালাওয়াত ওয়া তাসলিমাত আবদিয়ত মে বিলকুল ছোটি কো হাত লগা চুকে থে, আবদিয়ত মে আলা সে আলা মকাম আম্বিয়া আলাইহিম সালাম নে হাসিল কিয়া থা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাত ওয়া সালাম কো যিবা করনে কে লিয়ে লিটা কর ওর পুরি নবী তাকত কে সাথ জো হে কে নাম মে ছুরি ফের দি, 40 পহলওয়ানো কি তাকত হোতি হে এক নবী মে, পুরি তাকত কে সাথ ছুরি ফের রহে হ্যায়, বতা রহে হ্যায় বশরিয়ত কো কি ইসমাঈল জেসে লাডলে বেটে কে গলে পর ছুরি ফের সকতা হু, আল্লাহ কে হুকম কে খিলাফ ওয়ার্জি নাহি কর সকতা। বলে যে ভাই দোস্ত, আম্বিয়া আলাইহিস সালাত ওয়াস সালাম ওনারা আবদিয়তের একেবারে উপরের দরজায় পৌঁছে গেছেন। বলেন যে আবদিয়তের যত দরজা হইতে পারে, যত উঁচা মুকাম হইতে পারে, বলেন যে ওনারা সেইখানে পৌঁছছেন। বলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম ওনার সাহেবজাদা ইসমাঈল আলাইহিস সালামকে জব করার জন্য উনি তৈরি হয়ে গেলেন এবং ওনাকে শুয়াইয়া তলোয়ার চালাইলেন এবং নবী যত শক্তি ছিল সমস্ত শক্তি ছেলেকে জব করার মধ্যে ব্যবহার করলেন। আর এই কথা উনি বললেন যে হ্যাঁ আমার ছেলে জব হয়ে যাইতে পারে, ছেলেকে আমি জব করতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর হুকুমকে কোন অবস্থাতেই ছাড়তে পারি না। তো বলেন যে ভাই দুষ্ট, উনি দেখাই দিয়েছেন। হযরত হাজরা আলাইহিস সালাম কো পতা লাগ গিয়া কি মেরা খাবিন মেরে বেটে কো জিবা করনে কে লিয়ে লে গিয়া, তো হাজরা আলাইহিস সালাম নে বশরিয়ত কো ইয়ে সবক সিখা দিয়া কি ইসমাঈল জেসে লাডলে বেটে কে গলে পর ছুরি কো বরদাশ কর সকতি হু, আল্লাহ কে হুকম মে রুকাওট নহি ডাল সকতি। বলে যে হাজরা আলাইহিস সালাম উনি জানতে পারলেন ওনার সেই ছেলেকে জবা করা হবে, ইসমাঈল আলাইহিস সালামকে জবা করা হবে। তো বলে যে উনি দুনিয়ার সমস্ত মানুষকে শিখাইয়ে গেলেন, উনি এগুলোর জন্য তৈরি হয়ে গেলেন যে হ্যাঁ আমার ছেলের গড়ায় ছুরি চলতে পারে, আমার সেই প্রিয় ছেলে জব হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের হুকুম কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, ছাড়তে পারবো না। তো বলেন এটা সারা দুনিয়ার সমস্ত মানুষকে উনি শিক্ষা দিয়ে গেছে। ایسے ہی اسماعیل علیہ الصلات والسلام بچپن کے زمانے میں نبی کی بچپن سے لے کر موت تک اللہ جل شانہ براہ راست خود تربیت فرماتے ہیں، تو بچپن کے باوجود اسماعیل علیہ السلام نے ساری بشریت کو یہ سبق دیا کہ گلے پر چھری برداشت کر سکتا ہوں، اللہ کے حکم سے نہیں بھاگ سکتا۔ بولے حضرت اسماعیل علیہ السلام ایرکم بچہ چلین کندو نے یہ عوستہ ہے بچپنی عوستہ ہے تو نہیں دنیا اور سمست مانوش کے ایک شکہ دیا گلے جو دیکھو گولار مدے نیزے سوری بردست کرتے باربو ہمیں نیزے زبائی ہوئے جائتے باربو তবু আমি আল্লাহর হুকুমকে কোন অবস্থাতেই নষ্ট হইতে দিব না। তো বলেন যে এই কথাটার সবক সারা দুনিয়ার মানুষকে উনি দিয়া গেছে। ایسے ہی حضور صلی اللہ علیہ وسلم کی مبارک تعلیم تربیت صحبت کی برکت سے اللہ جل شانہ نے حضرات صحابہ کرام کو بھی عبدیت میں بہت اونچا مقام عطا فرمایا تھا۔ বলেন যে এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের বরকতে হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমকে ও আবদিয়তের আবদিয়তার গোলামীর একেবারে উপরের মর্যাদা ওনাদেরকে দান করেছিলেন। এক সাহাবী নে হুজুর সে আরজ কিয়া মুঝে আপসে বড়ি মহব্বত হে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া যাও আপনি মা কা সর কাট কর মেরে পাস লে আও। বলেন যে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি ভালোবাসি। বলেন তাহলে যাও তুমি তোমার মায়ের মাথা কাটিয়ে আমার নিয়ে আসো আমার সামনে। ও এসে চলে কি কোই মহসুস নহি কর সকতা থা কি ইস ইনসান কা দিল সে মা কে সর কো কাট কর লানে কা ইরাদা নহি হ্যায়, ওয়েসে উপর উপর সে চলে গয়ে, ইয়ে কোই মহসুস নহি কর সকতা। হুজুর নে ওয়াপিস বুলা ফরমা মে রিশতো কো জোড়নে কে লিয়ে আয়া হুঁ কাটনে কে লিয়ে নহি আয়া। তো বলেন যে ভাই দোস্ত ওই সাহাবি এমন ভাবে যাইতেছিলেন যে কেউ এই কথা অনুভব করতে পারতো না যে উনি শুধু দেখাইবার জন্যই যাচ্ছেন বা এমনিই যাচ্ছেন, বলকে উনি আসলেই ওনার মার মাথাকে কাছে নিয়ে আসার জন্য রওনা হয়েছেন। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত উনি এই কথার প্রমাণ করছেন যে আমি আব্দিয়তটার প্রকাশ করছেন, আল্লাহ রসুল যখন দেখলেন উনি চলেই যাচ্ছেন ওনার মায়ের মাথায় নিয়ে আসবেন, তো বলেন যে ওনারে ফিরে আনলেন। আন্না বলেন যে শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ককে চালু করার জন্য, জোড়ার জন্য, আত্মীয়তার সম্পর্ককে ধ্বংস করার আর ভাঙার জন্য নয়। তো বলেন যে সাহাবী ইবাদত তৈরি হয়ে গেছেন আর আল্লাহ রসুল তারপরে ওনারে ফিরে আনলে এই কথা বললেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন বহুত খবীস তরীন কিসম কা ইনসান থা, এক গজওয়ে মে উসনে কাহা লা ইর রাজানা ইলা আল মদিনাতি লা ইখরিজান আল আযজ মিনহা আল আযল, আগর হাম মদিনে ওয়াপিস লোটে তো ইস মদিনে সে আজিজ তরীন ইনসান জলীল তরীন ইনসান কো নিকাল কর ছোড়েগা, খুদ কো খবীস নে আজিজ তরীন কাহা, হুজুর কো জলীল তরীন কাহা, নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ, উনকে মুখলিস উনকা বেটা হুজুর কে মুখলিস সাহাবী থে, উনহোনে সুন লিয়া তেজি সে যাকর ঘর কে দরওয়াজে মে নঙ্গি তলোয়ার লেকর খড়ে হো গে, ওর ওয়ালিদ আয়ে বেটে নে কাহা জিন্দা ঘর মে দাখিল নহি হো সকতে, আপনি জুবান সে কহো কি মে জলীল তরীন ইনসান হু, মুহাম্মদ আলাইহি সালাম আজিজ তরীন ইনসান হে, ফির যা সকতে হো বরনা জিন্দা নহি জানে দুঙ্গা ঘর মে। উসনে কে দিয়া কি মে জলীল তরীন ইনসান হু, মুহাম্মদ আলাইহিস সালাম আজিজ তরীন ইনসান হ্যায়, ফরমা আব যা সকতে হো। তো বলেন যে ভাই মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন যে ইনি মুনাফিক ছিল এবং অত্যন্ত খবিস মুনাফিক ছিল, সে মুনাফিকদের একেবারে খবিস তরীন মুনাফিক। তো বলেন যে সে একসময় এক আল্লাহ রাস্তাতে ফিরার সময় বলছিল যে আমরা মদিনায় যাইয়া সম্মানিত সম্মানিতরা বলেন যে এরকম জলিল রহমানদেরকে মদিনার থেকে বহিষ্কার করব, মানে সে নিজেকে বলছিল সম্মানিত আর নাউজুবিল্লাহ রসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে উনি অপমানিত এবং জলিল। বলেন যে ওনার সাহেব দাদা বলেন যে ওর ছেলে বলেন যে উনি ছিলেন সাহাবি, উনি যাইয়া ঘরের দরজায় দাঁড়াইছেন তলোয়ার তোলা তলোয়ার হাতের মধ্যে নিয়া, বলেন যে দাঁড়াইয়া উনি কথা বললেন যে কি বাপ যখন ঘরের দরজায় আসে বলে যে তুমি কথা বলতে হবে যে আমি অপমানিত এবং জলিল আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, যদি একথা যদি আপনি না বলেন, বলেন যে একথা যদি তুমি না স্বীকার করো তাহলে তোমাকে ঘরে জিন্দা প্রবেশ করতে দেওয়া হবে। বলেন যে সে দরজায় দাঁড়াইয়া ছেলের সামনে এই কথা বলছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে আমি তো অপমানিত আর জলিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত। বলেন যে এরপরে তাকে ঘরে ওনার ছেলে ঢুকতে দিছেন, তো বলেন যে ভাই দুস্ত, ওনারা এইরকম ভাবে আব্দিয়তকে প্রকাশ করে দেখাইছে। ভাই এই যে সামনের ভাই আপনারা হচ্ছেন না, মেহরবানি করে মাইক বদলি করতেছে ভাই, এটা কেমন কথা? দেখো ভাই, শেতান নে নমাজ কে ফৌরন বাদ ইস বাত কি মেহনত কি কোশিশ কি কি কোই ভাই ইস বয়ান মে শরীক না হো শুরু সে, জিতনে ভাই আল্লাহ কি তৌফিক সে বেঠে হ্যায় শেতান কি পহলি ওয়ালি কোশিশ উনকে বারে মে নাকাম হো গই। আব শেতান খবীস জো হামারা দুশমন হ্যায় উসনে দূসরি কোশিশ শুরু কর লি, দো আদমি ইহাঁ সে দো ওয়াহাঁ সে দো চার ওয়াহাঁ সে পাঁচ সাত ওয়াহাঁ সে উঠানে মে লগ গিয়া, কিসি কো চায় কে বহানে সে কিসি কো কিসি ওর বহানে সে, তো দুশ্মন সে গাফিল হো জানা ইয়ে ইনসান কে লিয়ে নুকসান কি বাত হ্যায়, দুশ্মন কি বাত কো কবুল কর লেনা ইয়ে ইনসান কে লিয়ে বহুত নুকসান কি বাত হ্যায়, আল্লাহ হাম সব কো নুকসান সে বচায়ে। বলেন যে ভাই নওয়াজের পরেই দুশ্মনে চেষ্টা করছে, আমাদের বড় মারাত্মক দুশ্মন শয়তান, সে চেষ্টা করছে যাতে আমরা বয়ানের মধ্যে না বসি। বলেন যে এখন যখন আমরা ওর কথা না মানিয়া বসেই পড়ছি, তো বলেন যে এখন সেই দুশ্মন হবিস দুশ্মন চেষ্টা করতেছে যে এখান থেকে দুইজন উঠুক, ওইখান থেকে দুইজন দাঁড়াক, এদিক থেকে সেদিকে যাক। তো বলেন যে ভাই দুস্ত, সে সবসময় আমাদের পিছনে লাগিয়ে আছে, কি করি আমাদেরকে ক্ষতি করতে পারে আর আমাদের নুকসান পৌঁছাইতে পারে। এই জন্য ভাই দুস্ত, মেহরবানি করে আমরা যেনারা বসছি, বলেন যে আমরা মেহরবানি করে শেষ পর্যন্ত এরকম ভাবে বসাতে থাকবো। বলে যে অনেক রে কেউ রে চার বাহানা করিয়া, কেউ এই বাহানা ওই বাহানা করিয়া সে এখান থেকে উঠাইবার চেষ্টা করে। বলে যে ভাই এটা বহুত বড় গুরুত্বপূর্ণ সময়, এই জন্য মেহরবানি করে কোনো ভাই না উঠি। আর আমাদের জন্য আলী জমা যেনারা আসি, আমরা এই যে সামনে ভাই দুশো একজন হাঁটা আলোচনা করেন, মেরে মোহতরম বুজুর্গ ওর দোস্ত, হম আল্লাহ কে রাস্তে মে নিকলতে হ্যাঁ তাকে হমারে অন্দর ভি আল্লাহ কি জাত ওর সিফাত কা ইয়কিন হমারে দিলো মে আ যায়, গ্যর কা ইয়কিন দিল সে নিকল যায়, গ্যর কা তাসুর দিল সে নিকল কর আল্লাহ কি জাত ওর সিফাত কা তাসুর দিল মে পেদা হো যায়, اور ملک سے مال مادی چیزوں اور نقشوں میں کامیابی نہیں ہے، جس حال میں جو اللہ کا حکم ہے اس کو حضور اقدس صلی اللہ علیہ وسلم کے طریقے کے مطابق پورا کرنے میں ہی ہماری کامیابی ہے، یہ یقین ہمارے دل میں آ جائے اس کے لیے ہم جو ہے اللہ کے راستے میں نکلتے ہیں، جتنا ہم زیادہ سے زیادہ کلمے کی دعوت دیں گے اللہ کے راستے میں نکل کر دیں گے، مقام پر دیں گے، اللہ تعالیٰ اس ایمان کی قوت طاقت اور ایسی حلاوت نصیب فرمائے گا کہ سارے دین پر چلنا آسان ہوگا۔ بولیں جی بھائی آپ دوستو اب نہ اللہ راستے سے باہر ہو، بولیں جی اللہ راستے باہر ہو اور ادیشے تک، بولے اللہ راستے باہر ہو اور ادیشے ہلو আমাদের দিন থেকে মখলুকের সেই আসর আর মখলুকের একিন বাহির হয়, আল্লাহ জাল্লা শানহুর জাত ও সিফাতের একিন আসে, এমনি মখলুকের তাসুর থেকে আমাদের দিল পাক হয় আর আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর জাতের তাসুর আসর আর কবাব আমাদের দিনের মধ্যে আসে, আর বলেন যে সমস্ত মখলুকের তাসুর আমাদের দিন থেকে বাহির হয়ে যায়, আর বলেন যে ভাই দুস্ত এই কথার একিন আমাদের মধ্যে আসে যে আমরা প্রত্যেকের দিনের মধ্যে এই কথা একিন বসিয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কামিয়াবি রাখছেন, যে বলে যে যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে পুরা করব আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর হুকুমকে যখন আমরা পুরা করতে থাকব তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সফলতা এবং কামিয়াবি দিবেন। তো বলে যে যত এই কথাটা আমরা আল্লাহ রাস্তায় বাহির হয়েও বেশি বলতে থাকব, তার দাওয়াত দিব, এবং যখন আমি আমার এলাকায় থাকি তখনও যখন আমি এই কথার দাওয়াত দিতে থাকবো আমি একই তো বলেন যে তত বেশি আমাদের মধ্যে সেই একই আসতে থাকবে আর সেই কলমার একই আমাদের অন্তর মধ্যে বসতে থাকবে। দুসরি বাত নামাজ হ্যায়, নামাজ কা মকসদ ইয়ে হ্যায় কি হাম নামাজ পর মেহনত করকে নামাজ কো বড়িয়া সে বড়িয়া বানা দে। জো ইনসান নামাজ পর মেহনত করকে আপনি নামাজ কো বড়িয়া সে বড়িয়া বানা দেতা হ্যায় তো জিস তরহ ইস ইনসান কি জুবান দিল দিমাগ আজা জওয়ারে নামাজ মে আল্লাহ কে হুকম হুজুর কে তরিকে কে মুতাবিক ইস্তেমাল হোঙ্গে, ইসি তরহ ইস সাআদত মন ইনসান কি জুবান দিল দিমাগ আজা জওয়ারে জিন্দগি কে হর শোবে মে আল্লাহ কে হুকম হুজুর কে তরিকে কে মুতাবিক ইস্তেমাল হোঙ্গে, ইয়ে নামাজ মে আল্লাহ নে তাসির রাখি। তো বলেন যে ভাই দুস্ত দ্বিতীয় যে একটা নম্বর হইল সেটা হইলো বলেন যে দুস্ত নামাজের নম্বর, বলেন যে দুস্ত নামাজের মধ্যে বলেন যে নামাজকে মেহনত করে আর ভালোর চেয়ে ভালো বানাইতে হবে, বলেন যে নামাজের উপরে যখন আমরা মেহনত করতে থাকব নামাজের উপরে মেহনত করতে করতে নামাজকে উত্তমের চেয়ে উত্তম আমরা বানাইব, তো বলেন যে যখন আমাদের নামাজটা ভালোর চেয়ে ভালো হবে তো বলেন যে আমাদের সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিল ও দিমাগ বলেন যে সেটা আমাদের নামাজের মধ্যে যখন ব্যবহার হইবে আর নামাজের মধ্যেই থাকবে তো বলে যে এর বরকতে যখন নামাজের বাহিরে দুনিয়ার যে কোনো সময় যে কোনো লাইনে আমরা যাইব যেখানে যাই যে কোনো কাজের মধ্যে লাগবো বলেন যে সেখানেও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম আর রাসূলের পাক ইসলামের তরিকায় ব্যবহার হইতে থাকবে। নামাজ মে আরকান হ্যায়, নামাজ মে সুন্নতে হ্যায়, নামাজ মে মুফসিদাত হ্যায় জিনসে নামাজ টুটতি হ্যায়, নামাজ মে মকরুহাত হ্যায় এসে কাম জিসকো নামাজ মে কিয়া যায় তো নামাজ টুটতি নাই লেকিন আজর ও সওয়াব কম হো জাতা হ্যায়, তো হাম নামাজ কো সিখনে ওয়ালে বন জায়। জি বলেন যে ভাই দুস্ত নামাজের মধ্যে নামাজের রুকুন আছে অর্থাৎ ফরজ আছে, এমনি ভাবে নামাজের মধ্যে ওয়াজিব আছে, ঠিক এমনি ভাবে বলেন যে নামাজের মধ্যে কতগুলো আছে যেগুলা মুফসিদাত অর্থাৎ যে কাম হইলে নামাজ নষ্ট হয়ে যায়, আর বলেন যে নামাজের মধ্যে এরকম মকরুহাত আছে, বলেন যে কতগুলো জিনিস মকরুহ, বলেন যে এগুলার দ্বারা নামাজের মধ্যে যে সওয়াব পাওয়ার ছিল বলেন যে সওয়াব কমিয়া যায়, তো এই জন্য বলেন যে মেহনত করে আমাদের নামাজকে শিখতে হবে। মুফসিদাত ওর মকরুহাত সে ভি বচনে কি কোশিশ করে, আর বলে যে মকরু কাম যেগুলো আছে সেটার থেকে আমরা নিজেকে বাঁচাইতে হবে নামাজের ভিতরে, এমনি ভাবে যে সমস্ত কারণে নামাজ বাসিত হয়ে যায় বলেন যে সেটার থেকে আমাদের নিজেকে বাঁচাইতে হবে নামাজের ভিতরে। তকবীরে তাহরিমা সে লেকর সালাম ফেরনে তক জো কুছ হাম নামাজ মে পড়তে হ্যায় সহি তাজউয়িদ সহি কিরাত কে সাথ সিখ কর পড়নে ওয়ালে বন জায়। বলেন যে ভাই দুস্ত নামাজের তকবীর থেকে একবারে সালাম পর্যন্ত যত সমস্ত রুকুন আছে নামাজের বলেন যে এগুলো সবকে শিখতে হবে, শিখে আমাদের এই নামাজকে আদায় করতে হবে। তকবীরে তাহরিমা সে লেকর সালাম ফেরনে তক জো কুছ হাম নামাজ মে করতে হ্যায় হুজুর পাক আলাইহিস সালাম কে তরিকে কে মুতাবিক করনে ওয়ালে বন জায়। আর বলেন যে ভাই তকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত যত আমল আমরা করব এর ভিতরে নামাজের ভিতরে বলেন যে সবগুলো আমল যাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, রসুল পাক যেভাবে করছেন এইভাবে হয় এটা আমাদের মেহনত করে শিখতে হবে। ঈমান কে বাদ দিল দীন মে সবচেয়ে বড়া দরজা নামাজ কহে, বলেন যে ভাই ইসলামের মধ্যে দিনের মধ্যে ইমানের পরে সবচেয়ে বড় দরজা হইল নামাজের দরজা। হুজুর পাক আলাইহিস সালাম কি হাদিস কা মাফহুম হে ফা ইন মানজিলাস সালাতি মিনাদ দীন কা মানজিলির রাস মিনাল জসদ। দীন মে নামাজ কা দরজা এসা হে জেসে ইনসানি জিসম মে সর কা দরজা। বলেন যে ভাই হাদিসে বলতেছেন যে হাদিসে মাফহুম হইল যে নামাজের মর্যাদা ইসলামের মধ্যে, বলেন যে এরকম শরীরের মধ্যে মাথা, বলেন যে শরীরের মধ্যে মাথার যে এরকম দরজা আর বলেন যে মর্যাদা, ঠিক এমনি ভাবে ইসলামের জন্য নামাজও এরকম মর্যাদা রাখে। হাদিস কুদসি মে হে মেনে আপকি উম্মত পর পাঁচ নামাজে ফর্জ কি হে ওর ইসকা মেনে আপনে লিয়ে আহদ কর রাখা হে কি জো ইন পাঁচ নামাজো কো পাবন্দি কে সাথ পড় কর আয়েগা মে আপনি জিম্মাদারি খুদ কো জন্নত মে দাখিল করুঙ্গা। বলেন যে ভাই হাদিস কুদসির মধ্যে আছে যে আমি আপনার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছি, যে ওই নামাজকে ঠিক মতো ওয়াক্ত মতো সেই নামাজকে আদায় করবে, আমি আমার অঙ্গীকারাবদ্ধ হইলাম যে আমি আমার জিম্মায় তাকে জান্নাতের বেহেশতের মধ্যে প্রবেশ করাই দিই। হাদিস শরীফ মে ইয়ে ভি হে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, জিসনে কসদান শরঈ উযর কে বগৈর নামাজ ছোড় দিয়া উসনে গোয়া ও গোয়া ও কাফির হো গয়া। উলামা ফরমাতে হ্যায় কুফর কে করিব পৌঁছ গয়া। বলেন যে ভাই এমনি ভাবে হাদিসের মধ্যে আছে এই কথা যে যে জান্য বুঝা এমনি ভাবে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়িয়ে দিল, বলেন যে সে কাফির হইয়া গেল। বলেন যে উলামা ইকরামে ব্যাখ্যা করছেন যে সম্পূর্ণ কাবিল না হইলো, কুকুরের কাছে পৌঁছিয়ে গেছে, একেবারে সম্পূর্ণ কাছে পৌঁছিয়ে গেল। তো ইসলিয়ে জিতনা ভি মজমে মে জিতনে ভি অফরাদ ইহা ইস ওয়াক্ত মৌজুদ হ্যায় হর এক তে কর লে কি ইনশাআল্লাহ সারি জিন্দগি মেরি ফর্জ নামাজ মে সে কোই নামাজ নহীঁ ছুটে। বলেন যে এই ইস্তেমার ময়দানে আমরা যত ভাই হাজির হয়েছি, বলেন যে যত ভাই আছি প্রত্যেকে এই কথা আজকে আমরা নিজে নিজে এই কথা ফয়সলা করি যে দুনিয়াতে যতদিন জিন্দগিতে থাকবো কোনদিন একটা ফরজ নামাজও আর কোনদিন ছাড়বো না। সফর মে হজর মে মশরুফিয়ত মে মে হর হাল মে নামাজ জামাত কে সাথ পড়নে কি কোশিশ করুঙ্গা। বলেন যে সফরে হোক আমি বাড়িতেই হোক আমি যে অবস্থায় যেখানেই থাকবো আমি কোন অবস্থাতেই ইনশাআল্লাহ ফরজ নামাজ আর ছাড়বো না। ফির ইয়ে ভি আজম কর লে কি আপনে ঘর মে কোই ভি বচ্চা সাত সাল আট সাল কা কোই ভি বড়া কোই ভি মর্দ কোই ভি ঔরত বগৈর নামাজ কে নহীঁ ছোড়ুঙ্গা। বলে যে ভাই একথার আমরা নিয়োগ করি যে আমার ঘরের মধ্যে যারা বাচ্চা আছে বা আরো অন্যান্য যারা আছে, যারা বাচ্চা যাদের আট বছর হয়ে গেছে, বলেন যে এরকম কোন বাচ্চা আমার ঘরে বেনামাজি থাকবে না, সবকে আমি নামাজি বাড়াইব। বলেন এই কথারও আমরা নিয়োগ করি। নামাজ কো ছোড়নে ওয়ালা ইয়ে আওয়াজে হাত উঠানা আওয়াজে বুলন্দ করনা ইয়ে হামারে বয়ান কা দর্দ নহীঁ হ্যায়, ইয়ে সিয়াসি বয়ানো কা এসা হোতা হ্যায় জিন্দাবাদ কে নারে ভি লাগতে হ্যায়, ইয়াহাঁ তো খামোশি সে বয়ান সুনো হাত না উঠাও বাত শোর না মচাও। বলেন যে ভাই দোস্ত হাত উঠানো আর সুরে আওয়াজ দেওয়া, বলেন যে ভাই এটা আমাদের কোন তরিকা নয়, বলেন যে এটা সিয়াসি আর রাজনৈতিক তরিকা। এই জন্য বলেন যে আমাদের এখানে নিয়ম হইল ধ্যানের সাথে বয়ান শুনতে থাকা। বলেন যে ভালো করে আমরা বয়ান শুনি নিয়ত করি। নামাজ ছোড়নে ওয়ালে কে বারে মে ফরমায়া কে ই কুফর কে করিব পৌঁছ গিয়া। জো আদমি জিসে জো কসদন নামাজ ছোড়তা হ্যায় কারোবার মে লগনে কি ওজা সে কিসি ওর ওজা সে তো গোয়া কে ইসনে জন্নত কি তরফ পিঠ কর লি দোজখ কি তরফ মুহ কর লিয়া। বলে যে अब हमारा लड़का हमारी बीवी हमारी बेटी हमारा रिश्तेदार हमारा पड़ोसी मुसलमान भाई वो जो है जन्नत की तरफ पीठ करके दोजख की तरफ जा रहा है, इस्लाम की तरफ पीठ करके कुफर की तरफ जा रहा है और हमें इसका एहसास न हो, ये हमारी बहुत बड़ी बेहिसी है। बोलेंगे भाई दोस्तों आदि से मुझे जाते हैं जे व्यक्ति ইচ্ছাকৃত ভাবে জানে বুঝে নামাজ ছাড়লো সে কুকুরের করিব হয়ে গেল। তো বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে জান্নাতের দিকে ভিড় দিল আর দুজকের দিকে তার চেহারা করে রইল। বলে যে দুজকের দিকে তার মুখ হয়ে গেল আর তার পিঠ বেহেশতের দিকে জান্নাতের দিকে হইল। তো বলেন যে এইরকম জিনারা আমাদের ঘরের মানুষ, বলেন যে সন্তানরা, স্ত্রী বাচ্চারা বা আমাদের পড়োশী জিনারা নামাজ পড়তেছে না। বলেন যে আমরা যখন দেখতেছি তো দেখার পরে ওরা কি করছে, বেহেশতের দিকে তাদের পিঠ দিয়ে দিল, দুজকের দিকে তাদের চেহারা করলো। তো বলেন এটার আমাদের আজকে কত বড় অনুভূতিহীনতা, আমাদের আমাদের কোন অনুভূতি হচ্ছে না যে এরা কি করতেছে আর কোন দিকে ওনারা চলতেছে, চেহারা কোন দিকে হইল। বলেন যার অনুভূতি যে নাই আমাদের, বলেন যে সেটারই প্রমাণ। আজ তক যে হমনে গফলত বরতি সালাতে তওবা পড়কর ইসে তওবা করলে আর তে করলে কি ইনশাআল্লাহ আপনে ঘর মে আপনি বস্তি মে আপনে এলাকে মে কিসি ভি মুসলমান মর্দ কো ঔরত কো বেনামাজি নহি ছোড়ুঙ্গা, আখিরি হদ তক কোশিশ মেহনত ভি করুঙ্গা, দুআ ভি মাঙ্গুঙ্গা, 100% মুসলমান বালিগ মর্দ ঔরতে নামাজি বন যায়। বলেন যে ভাই দোস্ত, এখন আমাদের এখানে প্রত্যেকে সালাতে তওবা করব, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহুর কাছে মাপ চাইয়ে নিব, আর মাপ চাইয়ে আমরা এই কথার এখান থেকে নিয়ত আর আজিম করব, আজাইম করব যে আমরা যাইয়া আমার এইভাবে আমাদের মেহনত হবে। বলেন যে আমাদের ঘরের মধ্যে কোন পুরুষ মহিলা এমনি ভাবে আমার পাড়া প্রতিবেশী এবং আমার আশপাশে যত মুসলমান পুরুষ মহিলা আছে যারা নমাজ পড়ে না, ওনাদের উপরে আমরা এইভাবে মেহনত করব যাতে একজন বেনমাজি না থাকে। বলেন যে আমাদের মহল্লায় আমার এলাকায় একজন বেনমাজি থাকবে না, আমার ঘরে একজন বেনমাজি থাকবে না। বলেন যে এটার আমরা এখন নিয়ত করি এবং আজাইম করে যাই আর সালাত তওবা করে আল্লাহর কাছে মাপ চাই। মস্তুরা ঘর মে নামাজ পড় লিয়া করেন, আর মর্দ যে হ্যায় বালিগ মর্দ ইয়ে জামাত কে সাথ নামাজ পড় লিয়া করেন। নমাজ অকেলে জমাত কি নমাজ অকেলে কি নমাজ সে 27 দরজে জাদা হতি হ্যা, কতনে বড়ে নফে কি বাত হ্যায়, লেকিন দিন মে গফলত কি ওজা সে ইতনে বড়ে নফে কো হম ছোড় দেতে হ্যায় আর অকেলে নমাজ পড় লেতে হ্যায়। তো বলেন যে ভাই, মহিলা ঘরের ভিতরে নমাজ পড়বে, মহিলারা ঘরের ভিতরে থেকে নমাজ পড়বে, পুরুষরা জমাতে যাইয়া ওনারা সেই জমাতের সাথে নমাজ পড়বে। বলেন যে দোস্ত, মসজিদে যে জমাতে নমাজ পড়ার অত্যন্ত নাকি, বলেন যারা মসজিদে যে নমাজ পড়বে এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাবে। তো বলেন যে আমাদের কত বড় দাবলতের কথা আজকে, যে আমরা এত বড় সওয়াব থাকা সত্ত্বেও আমরা ঘরের মধ্যে একা নমাজ পড়িয়ে নিই বা একা একা জমাত বাদ দিয়ে দিই। তো এই জন্য আমরা প্রত্যেকে জমাতের সাথে নমাজ পড়ার চেষ্টা করব। জো 12 রকাত সুন্নত পড় লেতা হ্যায় আল্লাহ তাআলা উসকে লিয়ে জান্নাত মে মহল তৈয়ার ফরমা দে, ইয়ে হাদিস শরীফ কি বাত হ্যায়। বলেন যে এমনি ভাবে যারা 12 রকাত সুন্নত পড়ে রোজানা, বলেন যে তাদেরকে জন্য জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে একটা শাহী মহল বানানো হয় তাকে। ফজর কি দো সুন্নত পড়লি মহল কি বুনিয়াদ পড় গই। বলেন যে ব্যক্তি ফজরের 2 রকাত সুন্নত পড়ছে, তো বলেন জান্নাতের মধ্যে তার সেই মহলের ভিত্তি শুরু হয়ে গেছে। জোহর কি 6 সুন্নত পড়লি 2/3 মহল তৈয়ার হয়ে গিয়া। আর বলেন যে জোহরের মধ্যে যে 6 রাখার সুন্নত আগে সের পরে 2 যে পড়লো, বলেন যে তার সেই বেহেশতের মহলের 3 ভাগের 2 ভাগ হয়ে গেল। মাগরিব কে বাদ 2 সুন্নত পড়লি আব তো মালুম হতে সিরফ 6 রহ গই। আর বলেন যে যখন মাগরিবের 2 রাখার সুন্নত পড়লো তো সে তার ঘরে একবারে 7 পর্যন্ত পৌঁছে গেছে, শুধু 7 দেওয়াটা বাকি রয়েছে। এশা কি 2 সুন্নতে পড়লি 6 ভি পড় গই। আর বলে যে যখন এশা সেই 2 রাখার সুন্নত পড়লো, তো বলে যে তার বেহেশতের সেই মহলের সম্পূর্ণ ঘর 7 সহ ঘর পুরা হয়ে গেল। ইন 12 রাকাত সুন্নতো কবি হাম ইহতিমাম করে পাবন্দি কে সাথ পড় লিয়া করে। এই জন্য আমরা এই 12 রাকাত সুন্নতের পাবন্দি করব আর গুরুত্ব দিয়ে আসে এই সুন্নত কেও আমরা আদায় করব। ऐसे ही इशराक चाहता हुआ भी अगर इجتماई आमाल के साथ टकराव न हो हम पढ़ सकते हो तो इशराक चाहता हुआ भी हर एक की अपनी जगह बड़ी फजीलत है पढ़ लिया करें। বলেন যে এমনি ভাবে এশরাক, এশরাকের নামাজ আছে, চাষের নামাজ আছে, বলেন যে আওয়ামিনের নামাজ আছে, বলেন যে ইস্তেমাই আমলের সাথে যদি কোন বাধা না হয় তাহলে বলেন যে ভাই দুস্থ আমরা এইগুলাও আদায় করবো, এইগুলো করবো। বলেন যে প্রত্যেকটা বহুত বড় বিশেষ ফজিলত আছে প্রত্যেকটারই। پانچ فرض نمازوں کے بعد سب سے بڑا درجہ پھر تہجد کی نماز کا ہے. تہجد کی نماز کے وقت میں اللہ جل شانہ کی طرف سے آواز لگتی ہے ہل من مستغفر فاغفر له, اے کچھ کوئی مجھ سے گناہوں کی بخشش طلب کرنے والا میں بخشش کر دوں, ہل من مسترزق فارزقہ, اے کوئی مجھ سے روزی میں برکت چاہنے والا برکت عطا کر دوں, ہل من مستشف فاشفیہ, اے کوئی مجھ سے شفا طلب کرنے والا میں شفا عطا کر دوں, ہل من قضا فاعطیہ قضا, ہل من قضا فاعطیہ قضا, ہل من قضا فاعطیہ قضا, اے کوئی جو مجھ سے کسی حاجت کے بارے میں سوال کرے میں اس کی حاجت روائی کروں. یہ آواز تہجد کے وقت میں اس کریم مولا کی طرف سے لگتی ہے جس کا اعلان ہے کہ میں اپنے وعدے کے خلاف نہیں کرتا. اس لیے ہم طے کر لے کہ آج کے بعد ہماری تہجد کی نماز ناغا نہیں ہوگی انشاءاللہ. بولیں گے دوستو فرضر پورے تو صحیح ہو لو تہجد نماز, بولیں گے যখন তাহাজ্জুদের অক্ত হয় তো আল্লাহ জাল্লা শানহুর পক্ষ থেকে এলান হইতে থাকে, আসনি কেউ মাফ চানেওয়ালা মাফ চাও আমি তোমাকে মাফ করে দিব. বলেন যে আসনি তুমি কেউ, তুমি রিজিক চাও রুজি চাও তো আমি তোমাকে রুজি দিব, তোমাকে আমি রিজিক দিব. আসনি কেউ অসুস্থ আমার কাছে সুস্থতা চাও তো বলেন যে আমি সুস্থতা তোমাকে দিয়ে দিব. বলেন আল্লাহ তুমি বলতে থাকেন তোমার শুধু ওই প্রয়োজন আছে চাও আমার কাছে তোমার সেই প্রয়োজন পুরা করব, ওই প্রয়োজন আছে সেটা চাও আমি তোমাকে পুরা করব. বলেন যে যে প্রয়োজন সেটা যে সে চাবে আল্লাহ জাল্লা শানহু তার প্রয়োজন পুরা করতে থাকেন. তো বলেন যে দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন যে চাও আমার কাছে তোমার চাহিদা আমি তোমার সেই চাহিদাকে পুরা করব. তো এই জন্য আমরা তাহাজ্জুদের নামাজের এহতেমাম করব. আমরা যত ভাই আছি ইকতার ইকতা আজকে ফয়সলা করে নিই যে যতদিন আমরা থাকব প্রত্যেকে আমরা তাহাজ্জুদের নামাজও গুরুত্ব দিয়ে পড়ব আর কোনদিন তাহাজ্জুদের নামাজও বাদ দেব না. হযরত সাহাবায়ে কেরাম ফরমাতে হ্যায় কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হযাবহু আমরুন ফাযা ইলা সালাহ. হুজুর আকদস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো کوئی مشکل کام پیش آ جاتا حضور نماز کی طرف متوجہ ہو جاتے ہیں. تو ہم بھی جو ہے ہر مشکل کے وقت میں حضور کی سنت کو ادا کریں اور نماز کی طرف متوجہ ہوں. صلات حاجات پڑھ کر اپنی حاجتوں کے لیے اللہ سے دعائیں مانگے. بولے جی بھائی دوستو حدیث مجھے سے جہاں رسول پاک صلی اللہ علیہ وسلم کے سامنے کوئی গুরুত্বপূর্ণ বিষয় এসে حاضر ہوتا তো রসুলের পাক সালাম সাথে সাথে নমাজের দিকে মনোনিবেশন করতেন, নমাজ পড়তেন, আল্লাহর কাছে বলতেন চাইতেন. তো ঠিক এমনি ভাবে আমাদেরও যদি কোন ধরনের সমস্যা এসে আমাদের সাথে হাজির হয় তো আমরা সাথে সাথে উজু করে সালাতুল হাজত করব, করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু থেকে আমাদের প্রয়োজনকে পুরা করার চেষ্টা করব, আল্লাহর কাছে আমরা বলব. তো আমারা আজম হো কি ইনশাআল্লাহ মেহনত করকে 100% মুসলমানো কো হাম নামাজি বানায়েঙ্গে. বলেন যে এই জন্য আমাদের একতার এখন নিয়ত করতে হবে আর আজাইম করব যে আমরা মেহনত করে আর 100 ভাগের 100 ভাগ মুসলমানকে আমরা নামাজি বানাই দিব. মুসলমান জিস খেয়ার কা দিল সে ইরাদা কর লেতা হ্যায় ফির উস খেয়ার কে মুনাসিব হাল উসকে লিয়ে দিল সে মেহনত করতা হ্যায় پھر اس خیر کے لیے دل سے دعائیں مانگتے ہیں اللہ تعالیٰ اس خیر کو وجود عطا فرما دے, اس کی رکاوٹوں کو دور فرما دے. بولیں گے بھائی دوستو جہاں ایرکم بھاوے مسلمان کنو بھالو کا میرے نیت کرے اور بولیں گے بولیں دوستو اور شے ایرکم بھاوے بھالو کا میرے نیت کر لے اللہ پاک تارے راستہ کرے دیں اور جہاں شے بھالو کا میرے کرتے تھکے اور سچا دیرے نیت کرے شے کام کرار چیشٹہ کرے তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তায় যত বাধা আসে সমস্ত বাধাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন. তৈয়ার হ্যায় ইনশাআল্লাহ ইসকে লিয়ে তৈয়ার আছি তো ভাই সব. তিসরি বাত ইলম ও জিকর হ্যায়, ইলম কা মকসদ ইয়ে হ্যায় কি দিল মে এক জবরদস্ত শোক پیدا ہو جائے اس بات کا کہ میں معلوم کر لوں کس حال میں اللہ کا کیا حکم ہے، ایسے ہی ایک زبردست شوق پیدا ہو جائے اس بات کا کہ اس حکم کے پورا کرنے کا حضور صلی اللہ علیہ وسلم نے کیا طریقہ بتایا ہے، میں اس کو سیکھ لوں، ہر حال کے حکم کو حضور صلی اللہ علیہ وسلم کے طریقے کے مطابق پورا کرنا آ جائے، علم کا مقصد ہے۔ মানে দোস্ত তৃতীয় নম্বরটা যেটা হইল সেটা হইল এলিম আর জিকিরের নম্বর। তো বলেন যে দোস্ত এলিমের উদ্দেশ্য কি? বলেন যে এলিমের উদ্দেশ্য হইল আমাদের দিলের মধ্যে এই আগ্রহ পয়দা হয়, আগ্রহ সৃষ্টি হয়ে যায় যে এখন আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হুকুম আসতেছে, আমি যে হালতে আছি এই অবস্থায় আমার উপরে আল্লাহর কি হুকুম আসতেছে। আর আমাদের মধ্যে এই আগ্রহটা পয়দা হয় যে এই হুকুমটা জানার এই আগ্রহ পয়দা হয় যে এই হুকুমটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়া করছেন। তো বলেন যে এই আমরা এরকম জানিয়া বলে নিজের উপরে আমরা আমল করতে বলব। হযরত সাহাবায়ে কেরাম মে সে এক ভি এসা নাহি থা কি ও তিজারত মে লাগা হে তিজারত কা ইলম হাসিল কিয়ে বগৈর, জমিনদারে কে কাম মে লাগা হে জমিনদারে কা ইলম হাসিল কিয়ে বগৈর, মেহনত মজদুরি কর রহা হে উসকা ইলম হাসিল কিয়ে বগৈর, শাদি কা ইরাদা বন গিয়া শাদি কি উসকা ইলম হাসিল কিয়ে বগৈর, সাহাবা কি ইয়ে তরতিব নাহি থি জিন্দগি কে জিস কাম মে জিস শোবে মে লাগতে থে উসকা ইলম হাসিল করকে উসকে মুতাবিক লাগতে থে। বলেন যে ভাই সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেক সাহাবায়ে কেরাম বলেন যে যারা ব্যবসাতে লাগছেন তো বলেন যে আগে ব্যবসার এলিম শিখছেন, শিক্ষা এলিমের সাথে ওনারা ব্যবসা করছেন। বলেন যে যারা জমিনদার ছিলেন ক্ষেত কামার করতেন তো বলেন যে ক্ষেত কামারের এলিম ওনারা আগে শিখছেন, শিক্ষা এলিমের সাথে ক্ষেত কামার করছেন। এমনি বলেন যে মজদুরি করছেন একজনে তো বলেন যে মজদুরির এলিম আগে শিখছেন আর এলিমের সাথে ওনারা মজদুরি করছেন। এমনি দোস্ত একজনের বিবাহ করবেন তো এই লাইনের যে এলিম আছে সেই এলিম ওনারা আগে শিখছেন এরপর বিবাহ শাদী করছেন। বলেন যে সাহাবার মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে একজনও এরকম পাবেন না যিনি যেই সময় লাগছেন যেই লাইনে কামে লাগছেন তার এলিম দ্বারা সারা উনি সেই কামে লাগিয়ে গেছেন। বলেন যে এরকম একজনও নাই বলকে ওনারা আগে যে যেই সময় যেই লাইনে লাগছেন তার এলিম ওনারা আগে হাসিল করছেন এরপরে সেই এলিমের সাথে সেই সবার মধ্যে ওনারা লাগছে। 25 সাল সে তিজারত মে লাগা হুয়া হ্যাঁ মরতবা ভি কোই মশলা কিসি মুফতি সাহেব সে তিজারত কে বারে মে নহি পুছা, 35 সাল সে জমিনদারে কা কাম কর রহা হ্যাঁ এক মরতবা ভি কোই মশলা উসনে জমিনদারে কে বারে মে মুফতি সাহেব সে নহি পুছা, 3 বেটিয়ों কি শাদিয়াঁ 4 বেটোঁ কি শাদিয়াঁ খুদ আপনি শাদি ইন 8 শাদিয়ों মেয়ে ইস মুফতি আজম নে কিসি ভি মুফতি সাহেব সে শাদি কে বারে মে কোই মশলা নহি পুছা, কিয়ো নহি পুছা, পুছেগা তো ওই জিসনে 100% শরিয়ত কে মুতাবিক জিন্দগি গুজারনে কা আজম কিয়া হো আর জিসনে মর্জি কে মুতাবিক চলনে কা আজম কিয়া উসকে লিয়ে কোই মশলা পুছনে কি জরুরত নহি হো। বলে যে ভাই আজকে 25 বছর ধরে একজন ব্যবসা করতেছি তো বলে যে 25 বছরের ভিতরে কোনদিন মুফতি সাহেবকে যাইয়া জিজ্ঞাসা করি নাই, বলে জানিয়া লই নাই যে ব্যবসার মধ্যে এইরকম ভাবে আমি ব্যবসা কিভাবে করব, ব্যবসার মধ্যে মশলা কি কি মশলা আছে। একজন ভাই 30 বছর ধরে বলেন যে দোস্ত কি করতেছি জমিন করতেছি আমি ক্ষেত কামার করি অথচ কোনদিন যাইয়া মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম না যে আমার ক্ষেত কামারের মধ্যে কি মশলা আছে শরীয়তের এখানে কি হুকুম আছে। ঠিক এমনি বিবাহ শাদীর মধ্যে কত বিবাহ শাদী হয়ে গেল, বলেন যে আমার বিবাহ শাদী হইল ছেলে মেয়ে 7 জন 8 জনের বিবাহ শাদী হয়ে গেল। বলেন যে কোনদিন তো যে এটার মধ্যে শরীয়তের কি হুকুম কি মশালা আছে কোন মুফতি আজমের কাছে আমরা জিজ্ঞাসা করলাম না। বলেন যে এটার কারণ কি? বলেন যে দুস্থ ওই ব্যক্তি তো মশালা জিজ্ঞাসা করবে আর ওই ব্যক্তি তো শরীয়তের হুকুম তালাশ করবে যে একতার নিয়ত করে আর আজম করে যে আমি তো সম্পূর্ণ 100 ভাগের 100 ভাগ শরীয়তের উপরেই চলব। বলেন যে তার জন্যই তো সেই মশলা জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে। আর যার একতার নিয়ত যে আমি তো আমার দাগারিকতার এরাদা, যে আমি তো মন চাই আমার যেভাবে মনে চাই সেইভাবেই চলবো। তো বলে যে তার তো আর মশালা জিজ্ঞাসা করার কোন প্রয়োজনই পড়ে না। হাদিস শরীফ মে আতা হে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা লিমা জিতু বিহি, তুম মে সে উস ওয়াক্ত তক কোই কামিল মুমিন নাহি বান সকতা জব তক কি উসকি খাহিশ উস দীন কে তাবে না হো জিসকো মে লেকার আয়া হু। তো দীন কা ইলম হোগা তো খাহিশাত কো দীন কে তাবে কর সকেগা। বলে যে ভাই দোস্ত হাদিস শরীফের কথা আছে যে ওই পর্যন্ত তুমি ইমানওয়ালা হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, যত সময় পর্যন্ত আমি যে দিন নিয়ে আসছি, আমি যে তরিকা নিয়ে আসছি, এই তোমার খাহিশাত এটার অধীন না হবে। তো বলেন যে ভাই দুস্থ আগে এলিম জানলে এরপরে না বলেন যে খাহিশাত সেই এলিমের আর দিনের অধীন হবে। ভাই হাম তো এ শুনতে থে কি বাংলাদেশ ওয়ালোঁ কা দিল বহুত নরম হোতা হে, মেরি তশকিল বাংলাদেশ হুই দূসরি মর্তবা হ্যা, বড়ি খুশি হুই কি ভাই দিল নরম হ্যা, মেরা সখত হ্যা তো মেরা ভি উন নরম দিল লোগো মে দিল নরম হো জায়েগা, লেকিন আজ পতা চলা কি হ্যাঁ দিল তো নরম হ্যা লেকিন বয়ান মে নহি বেঠতে পাবন্দি সে অওয়াল সে আখির তক, তো ভাই ইয়ে দিল নরম হোনে কি আলামত নহি হ্যা, বয়ান মে না বেঠনা, বয়ান মে বেঠে রহো উঠনে কি কোশিশ না করো। জি বলে যে ভাই দোস্ত আমরা বলেন যে আমি আগে আবার দ্বিতীয়বার বলেন যে বাংলাদেশে আসলাম, বলেন যে বাংলাদেশের মানুষের দিল শুনছি বহুতই নরম, বলেন যে এই জন্য যখন আমার তশকিল হয়েছে বাংলাদেশে আসার, তো বলেন যে আমি অত্যন্ত খুশি হইলাম যে ভাই দিল নরম মানুষের কাছে যায়। তো বলেন যে ভাই এখন আজকে দেখতে পেলাম যে বাংলাদেশের মানুষ অনেক ওনারা জমিয়া বয়ানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বসতেছেন না। তো বলেন যে ভাই এটা তো দিল নরম হওয়ার আলামত হইল না, এই জন্য মেহরবানি করে যারা দাঁড়াই আছেন সামনে ইনাদের একটু বসাই দেন না ভাই, এই যে কয়েক ভাই দাঁড়াই ইনারে কি দামসা দেবে, এখানে সব সবকারে তো ভাই মসজিদ আর জমাত আছেন, বিশেষ করে সামনে যতটুকু দেখা যাইতেছে এই যে ওনারা একজন দুজন বাচ্চারা দাঁড়াই রয়েছে দামসা দেখে, এটা কি রে ভাই মেহরবানি করে বসাই দেন, আজ আর কেউ উঠতে দিয়ে না ভাই সামনে থেকে। ফের মেরে মহতরম বুজুর্গ আর ভাই ও মুসলমান হওয়ার কি বজা সে জব ভি হামারা বাচ্চা পাঁচ সাল ছয় সাল কা হো যায় তো হাম সব কা ওয়ালিদেন কা দাদা দাদি কা নানা নানি কা চাচা মামু কা বড়ি বহনো কা বড়ে ভাইও কা সব কা ইয়ে জজ্বা হোনা চাহিয়ে কি হামারে ইস বচ্চে কি এসি তালিম তরবিয়ত হো যায় জিসকে নতিজে মে আল্লাহ কি মদদ আল্লাহ কি নুসরত আল্লাহ কি রহমত আল্লাহ কি বরকত আল্লাহ কি রহবরি আল্লাহ কি হিফাজত দুনিয়া মে ভি শামিল হাল হো আর ফির কবর জো হ্যায় ইসকি জন্নত কা বাগিচা বনে, কিয়ামত কে দিন দায়ে হাত মে আমলনামা মিলকর আরশ কে সায়ে কে নিচে জগহ মিলে, ফৌজে কৌসর পর হুজুর কে দস্তে মুবারক সে জামে কৌসর পিনে কি সাআদত হাসিল হো, ইয়ে হামারা আপনে বচ্চে কি তালিম তরবিয়ত কে বারে মে জজ্বা হোনা চাহিয়ে। বলেন যে ঘরে যারা বাচ্চা আছে এদের মা বাপ, বলেন যে আমাদের বাচ্চাদের মা বাপ এবং দাদা দাদি নানা নানি এবং ভাই বোনদের যারা আছেন, বলেন যে যখন বাচ্চা ছয় সাত বছর হয়ে গেল প্রত্যেকের দিলের মধ্যে জজ্বা হওয়া চাই, বলে ওনাদের এইরকম ভাবে তালিম আর তরবিয়ত হয় ঘরের ভিতরে, যে বলেন যে যার কারণে এইরকম ছেলে বাচ্চা এরকম বনে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে এই ঘরের মধ্যে রহমত আসে, এদের জন্য বরকত আসে, আর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এইরকম ভাবে রাহবরি হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ওনাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দুনিয়াতেও ওনাদেরকে রাহবরি করেন, ভালো জিন্দগি আর দেন আর ভালো রাস্তায় চালান, আর মৌতের পরে কবরের মধ্যেও তার জন্য বেহেশতের বিছানা পোশাক পায়, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পায়, আর এমনি ভাবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতের মাধ্যমে সে কৌসরের পানি পান করতে পারে, আর ফুলসিরাত অতিক্রম করে সে জান্নাতে পৌঁছতে পারে। তো বলে যে ঘরে প্রত্যেকের এই ফিকির হওয়া চাই যে আমাদের সন্তানদের এইভাবে তালিম হয় আর এইভাবে এদের তরবিয়ত হয়। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি کہ جب انتقال ہونے لگا حالت نظام میں تھے کہ ایک رشتہ دار نے کہا امیر المومنین آپ نے اپنی اولاد کے ساتھ بڑا ظلم کیا ہے. کہ کیا ظلم کیا ہے؟ کہا کہ 12 آپ کے بیٹے ہیں, 3 بیٹیاں ہیں, 1 بیوی ہے, 16 افراد ہیں اور آپ ان کے لیے صرف 19 اشرفیاں چھوڑ کر جا رہے ہیں. کوئی عہدہ کسی بیٹے کے پاس نہیں, کوئی کاروبار کسی بیٹے کے پاس نہیں ہے, یہ تمہارے بعد بھوکے مریں گے. تو وہ لیٹے ہوئے تھے, انہوں نے کہا مجھے بٹھاؤ. حالت نظام میں بعض دفعہ کچھ ہوش آدمی کو ہوتا ہے. اس نے کہا کہ دیکھو میں نے ان کو دین سکھایا ہے, تربیت کر کے دیندار اور نیک بنایا ہے. اللہ کا اعلان ہوئے تولی الصالحین, اللہ تعالیٰ نیک لوگوں کے کارساز ہوتے ہیں. اگر یہ صلاح پر رہیں گے مجھے یقین ہے اللہ ان کے کارساز ہوں گے, اور جب اللہ کارساز ہوں گے تو مجھے ان میں سے کسی کی ہلاکت کا ڈر نہیں ہے. اگر خدا نخواستہ یہ نیک نہیں رہے, صلاح چھوڑ دیا, تو اللہ بھی انہیں چھوڑ دے گا, مجھے بھی پرواہ نہیں ہلاکت کے کس کھڈے میں جا کے مرے. 19 اشرفی. تو 12 بیٹوں میں سے نئی حکومت نے, ان کے انتقال کے بعد نئی حکومت نے فیصلہ کیا کہ علاقے کا گورنر وہ بنے گا جو عالم ہو, متقی ہو. 12 بیٹوں میں سے 9 بیٹے عالم, جو کیا نام ہے, 9 علاقوں کے گورنر بنے اور 3 نے کاروبار شروع کیا. اللہ نے برکت دی. تو ایک مرتبہ جہاد کے لیے نئی حکومت نے کہا بیت المال خالی ہے, جہاد میں بڑے خرچے کی ضرورت ہوتی ہے. اپنے عوام سے چندے کے لیے حکومت نے کہا, عمر ابن عبدالعزیز رحمت اللہ علیہ کے ہر بیٹے نے 500 گھوڑے بمائے ساز و سامان کے جہاد کے لیے بھیج دی. جی بھائی دوستو, حضرت عمر ابن عبدالعزیز رحمت اللہ علیہ বলেন যে ওনার 12 জন ছেলে ছিল, 3 জন মেয়ে আর ওনার বিবি. বলে যে এদেরকে রেখা উনি যখন ইন্তেকাল হইতেছিল তো বলেন যে হ্যাঁ ওনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এসে বলল যে আয় উমর, তুমি তোমার সন্তানদের সাথে যে জুলুম করলা আর যে ব্যবহার, এরকম তো কেউ করলো না. ওনার এরকম 16 জন ঘরের সদস্য রেখে যাচ্ছেন, মাত্র আর 19 স্বর্ণের আশ্রবি রেখা উনি দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, কিছুই ছেলেদের জন্য রাখেন নাই, কারো কোনো চাকরিও নাই, কার হাতে কোনো ব্যবসাও নাই, কিছুই নেই. তো বলেন যে উনি বললেন যে তোমরা আমাকে একটু বসাও. বলেন যে অনেক সময় মানুষের মৌতের আগেও হুশ থাকে. তো বলেন যে উনি ওনারে উঠাই না বসানো হইল. তো উনি বলেন যে দেখো আমার সন্তানদেরকে আমি দিন শিখাইছি, তালিম তরবিয়ত করছি. তো বলেন যে যারা পরেজগার হয়, বলেন যে যারা পরেজগার হবে এদের জন্য তো আল্লাহ পাকই যথেষ্ট. বলেন যে আল্লাহই আমার সন্তানদের জন্য যথেষ্ট, যদি ওনারা এই দিনের উপরে থাকে তাহলে আল্লাহই যথেষ্ট হবেন, এরা ধ্বংস হওয়ার আমি কোনো ভয় করি না. আর যদি আমি যা তালিম ও তরবিয়ত করলাম শিখাইলাম এর উপরে যদি ওনারা না থাকে আর এদের বাদ দেয় তাহলে এরা সেই কাদের জায়গার সেই অবস্থায় ধ্বংস হয়ে যাক, আমার কোনো পরোয়াই নেই. তো বলেন যে দুস্ত এইভাবে ওনাদেরকে রাইখা উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন. তো বলেন যে বিদায় হওয়ার পরে ওনার নতুন আরেকজন যখন নতুন হুকুমত আসিয়ে গেল, বাদশাহ হইল, বাদশাহ বলল যে দিনদার আলিমদেরকে গভর্নর বানাইতে হবে. তো ওনার সন্তানদের মধ্যে 9 জন ওনারা এরকম ভাবে আলিম ছিলেন, ওনাদেরকে 9 দেশের গভর্নর বানাই দেওয়া হইল. ওনারা 2-9 দেশে যাইয়া মন্ত্রী হয়ে গেলেন আর 3 জনে ব্যবসা ধরলেন. বলেন যে 3 ভাই ব্যবসা করলো আর বাকি 9 জন গভর্নর হয়ে রইল. তো বলেন যে দুস্থ এক সময় আসলো, বলেন যে ওই জমানার বাদশাহ একথার ঘোষণা দিয়ে দিলেন যে এখন জিহাদে যাইতে হবে আর জিহাদের মধ্যে অনেক খরচের প্রয়োজন পড়ে আর বাইতুল মাল খালি, এই জন্য তোমরা দান করো. তো বলেন যে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এক এক সাহেব দাদা বলেন যে ওনারা কি করছেন, বলেন যে 500 করে ঘোড়া এক একজনে আল্লাহ রাস্তায় দান করছেন. তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বরকত দান করছেন, এই তালিম আর তরবিয়তের বরকতে ওনারা দিনদার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু তাদেরকে দুনিয়াতে দান করছেন. شیطان دھوکے میں ڈالتا ہے تو نے اپنے بچے کو قرآن کا حافظ اگر بنا لیا, دین کا عالم بنا لیا, اور جو ہے کوئی کاروبار, کوئی ملازمت, کوئی ایسا وسیلہ نہیں ہے, یہ کہاں سے کھائے گا؟ میرے محترم بزرگ اور دوستو, ہر انسان کی پیدائش سے اللہ جل شانہ نے کئی سال پہلے اس کی روزی مقدر کر دی ہے. اب اگر یہ دنیا میں آ کر کمانے کے قابل ہو گیا اور یہ اپنی اس مقدر کی روزی کے لیے حلال راستہ اختیار کرتا ہے, اللہ تعالیٰ حلال روزی حلال راستے سے دے دیتا ہے. اگر مقدر کی روزی کے لیے حرام راستہ اختیار کر لیا تو مقدر کی روزی حرام راستے سے مل جائے گا, لیکن دوزخ بھی بنے گی. تو بولے جی بھائی دوستو, شیطان نے ایسے دھوکا دے کی بولے جی جدی تمہیں تمہار سنتان کے عالم بناؤ, حافظ بناؤ, تاہر ایسے دنیا سے کھاوے کی کرے. بولے جی دوستو ایک ادھر دھوکا دیا دے دیا, بولے جی عالم حافظ بنائی لے کھائیں گے پڑبے نا, ہوا کمائی کی کرے کرتے. یہ جو دوستو মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বানানোর বলেন যে অনেক আগে তার তকদিরে সে দুনিয়াতে কি খাবে আর সে কি করবে এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে. বলে যে যখন মানুষ দুনিয়াতে আসলো আইসা যদি সে কি করে, বলেন যে কামাইয়ের উপযুক্ত হয়ে গেল এখন কামাই করে. বলেন যে যদি হালাল তরিকায় সে কামাইয়ের রাস্তা ধরে তো আল্লাহ তার সেই তকদিরে যে রিজিক রাখছেন হালাল রাস্তায় তাকে দিয়ে দেন. আর বলেন যে যদি কেউ হারাম রাস্তা অবলম্বন করে ধরে তো বলেন যে হালাল হারাম রাস্তায় তাকে ওই দুনিয়াতে তার রিজিক দেন, কিন্তু শেষ পরিণাম তার দুজক হবে. ইলম কে সাথ সাথ জিকর হে, আল্লাহ জাল্লা শানহু নে হামে জিকরে কাসির কা হুকম দিয়া হে, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসিরা, আল্লাহ কো কসরত কে সাথ ইয়াদ করো, কসরত কে সাথ আল্লাহ কা জিকর করো. حضور پاک صلی اللہ علیہ وسلم کثرت کے ساتھ اللہ کا ذکر کرتے تھے. تو بولے جی بھائی یہ میں شبیر ذکر, تو بولے جی اللہ جل شانہ منوالو ہمارے کے بیشی بیشی ذکر کرار جنہ حکم دیا دیسے. بولے جی ذکر, بولے جی بیشی بیشی ذکر کرتے ہوئے رسول پاک صلی اللہ علیہ وسلم بولے جی انہی بہت ہی ذکر کرنے والا چلیں, بہت ذکر کرتے ہیں اللہ پاک رب العالمین. تو یہ جو تین تسبیحات ہیں یہ کثرت کے ساتھ ذکر نہیں ہے, لیکن اپنے میں ذکر کی عادت ڈالنے کے لیے تین تسبیحات کا اہتمام کریں. بولے جی بھائی دوستو ہمارا یہ تین تسبیح پڑھی, بولے جی تین تسبیح جب کثرت ذکر مانے بیشی بیشی ذکر کرار ہوئی لو نا, بلکہ بیشی بیشی ذکر کرار ابست بنائی بار جنو بولے جی ہمارے کے تسبیح دیا ہوئی سے, تین تسبیح دیا ہوئی سے. صبح بھی پوری کر لیا کریں, شام کو بھی پوری کر لیا کریں. بولے جی بھائی دوستو یہ تسبیح گلا سکالے ہم پورا کرو, ایمنی بھاوے بکالے یہ تسبیح گلا ہم پورا کرتے ہو آدھائی کرو. کلمہ سوم, درود شریف اور استغفار. بولے جی ایک تسبیح تو کلمہ سوم اور ایک تو درود شریف, ایک تسبیح اور ایک تسبیح ہو استغفار. اور پھر ہر ہر موقع کی حضور پاک علیہ السلام سے مسنون دعا منقول ہے, ہم ہر موقع کی مسنون دعا سیکھیں, اس موقع پر اس دعا کو پڑھیں. اور بولیں جی دوستو ایر بولے نا مسنون دعا, بولیں جی مسنون دعا سب جگہ جگہ اپنا بھی سمے بھی جگہ جو دعا سے بولیں جی یہ ہم سیکھب اور وہی وہی جگہ مدد ذکر گلو ہم آدائی کرتے ہوئے وہی دعا گلو ہم پڑھے نہیں. کھانے سے پہلے مسنون دعا, کھانے کے بعد مسنون دعا, سونے سے پہلے مسنون دعا, جاگنے کے بعد مسنون دعا, اسی طرح سفر پہ سفر شروع کرتے ہوئے جو ہے کیا نام ہے مسنون دعائیں ہیں, سفر کے ختم پر مسنون دعا ہے, گھر میں داخل ہونا ہے مسنون دعا ہے, گھر سے نکلنا ہے مسنون دعا ہے. حضور ہر موقع پر اللہ کو یاد کرتے تھے, تو ہم بھی مسنون دعائیں سیکھ کر ہر موقع پر مسنون دعا پڑھیں, اللہ کو یاد کریں. تو بولے جی بھائی دوستو اے جنا مسنون سنت دعا, مسنون دعا سب جگہ مدد آس ایگولا ویکانی ویوہار کرتے ہوئے عمل کرتے ہوئے. بولے جی کھاوار آگے دعا سے سنت دعا سیٹا پڑھو, بولے جی کھاوار پڑے سنت دعا سے سیٹا پڑھو, بولے جی شوار آگے دعا سے شوار پڑے دعا سے, بولے جی سیگولا روپے عمل کرو. ایمنی سفر شروع کرتے سی بولے جی سفر شیش ہوتے سے বলেন যে সফরের দোয়া পড়ব, এমনি ভাবে বলেন যে ভাই দুস্থ, ঘরে ঢুকবার আগে দোয়া, ঘর থেকে বাইর হওয়ার সময় দোয়া, বলেন যে সব জায়গায় সব অবস্থায় যে দোয়াগুলো আছে সুন্নত দোয়া, বলেন যে সেইগুলো আমাদের শিখতে হবে আর এগুলোর উপরে আমাদের আমলও করতে হবে, ওই জায়গায় ওইগুলো আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে হবে। জো আল্লাহ কা কসরত কে সাথ জিকর করতে আল্লাহ তাআলা আপনি মহব্বত নসীব ফরমাতে হ্যায়, আপনা খৌফ নসীব ফরমাতে হ্যায়। মহব্বত দিল মে আ জায়ে তো সারে আহকামাত পর, সারি সুন্নতোঁ পর চলনা আসান হ্যায়। খৌফ দিল মে আ জায়ে তো সারি নাফরমানিয়োঁ সে বচনা আসান হ্যায়। বলেন যে ভাই দুস্থ, বেশি বেশি জিকির করার লাভ কি? বলেন যে দিলের মধ্যে আল্লাহর মহব্বত চলে আসবে, আর বলেন যে আল্লাহর ভয়ও আসবে। বলেন যে যখন আল্লাহর মহব্বত আসবে তো আল্লাহর হুকুম মানা, বলেন যে আল্লাহর সমস্ত হুকুম পুরা করা, সুন্নতের উপরে আমল করা সহজ হবে, আর আল্লাহর যখন ভয় অন্তরের মধ্যে আসবে তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। চৌথি বাত ইকরামে মুসলিম হ্যায়, মুসলমান হোনে কি বুনিয়াদ পর হর মুসলমান কে সাথ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরিকে কে মুতাবিক সুলুক করনা আ জায়ে। আর বলেন যে ভাই চতুর্থ নম্বর হইল একরামুল মুসলিমি, বলেন যে সেটা হইল বলেন যে মুসলমান হিসাবে, যে উনি মুসলমান হওয়ার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় প্রত্যেক মুসলমানের সাথে ব্যবহার করা। কিসি কিসম কা কওমি তাআসুব দিল মে না হো, লিসানি তাআসুব দিল মে না হো, ইলাকাই তাআসুব দিল মে না হো, পার্টি কা তাআসুব দিল মে না হো, হর কিসম কে তাআসুব সে হাম পাক হো। আর বলেন যে ভাই দোস্ত, আমাদের দিনের মধ্যে আমরা ওই দেশের মানুষ, আমরা ওই এলাকার মানুষ, অথবা আমরা ওই বংশীয় মানুষ, অথবা আমার পার্টির লোক বা আমার পার্টির লোক নয়, বলেন যে আমাদের দিলের মধ্যে এরকম কোন জজবা হবে না। বলেন যে ভাই দুস্ত, এইগুলোর থেকে আমাদের দিলকে পবিত্র করতে হবে। আব তাআসুব কা ইয়ে মতলব নাহি হ্যায় কি ভাই হাম আপনে রিশতেদার কে রিশতে কে কা লিহাজ না করে, রিশতা জোড়না জোড়না জো হ্যায় ছোড় দে। তাআসুব কা মতলব ইয়ে হ্যায়, মিসাল কে তোর পর খুদা না খাস্তা হামারে বেটে নে সগে ভাই নে কিসি গরীব ইতিম মিসকিন পর জুলম কিয়া, উসকো জো হ্যায় মারা পিটা ইয়া উসকো কতল কিয়া, তো তাআসুব হামারে দিল মে না হো, আর জো হ্যায় হাম উসমে বেটে কা সাথ ভাই কা সাথ না দে, উস ইতিম ওর গরীব কা সাথ। তো বলেন যে ভাই তাআসুব যে আমরা বলি আসুবিয়ত, এটা কি জিনিস? বলে যে আসুবিয়তের অর্থ এটা না যে আপনি আত্মীয়তার সম্পর্ক যেটা আছে সেটাকে আপনি বাদ দিয়ে দিবেন, যে আপনি ভাইয়ের সাথে এরকম ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন আপনার রিশতাদার এদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করবেন, বলে না এটা নয়, আত্মীয়তার সম্পর্ক তো ঠিকই রাখতে হবে। বলেন যে আসুবিয়ত কাকে বলে? বলেন যে আপনার ভাই অথবা আপনার বেটা একজন গরিব এতিমের উপরে জুলুম করলো বা একজনকে এরকম ভাবে হত্যাই করলো, এখন আপনার তাআসুবের কারণে আপনার ছেলে যে আমার ছেলে অথবা আমার ভাই সে চাই জুলুমই করুক তার সাথ আমার দিতে হবে, বলে যে না এখানে না আমি ছেলের সাথ দিব না ভাইয়ের সাথ দিব, বলকে আমি তো এতিম সে মজলুম তার সাথ দিব। এ কম কে এক দো আদমি হোনে দূসরি কম কে আদমি হো পর জুলুম কিয়া, দোনো কমো মে লড়াই কি শকল বন গই। अब ये भी बंदूक और जो क्या नाम है पिस्तौल और क्लाशन को भागा लेकर भागा भागा जा रहे, भाई कहाँ जा रहे हो? जी हमारी कौम का दूसरी कौम से लड़ाई है। अच्छा सच बता, अल्लाह को हाजिर नाजिर समझकर कसूर तुम्हारे कौम का है या उसका? कह जी नहीं, कसूर तो हमारे कौम का है, लेकिन कौम का साथ कैसे छोड़े? ये तासुब कौमी तासुब है। এক এলাকার বলেন এক বংশের লোক ওনারা দুইজন আর এক দুই বংশের দুই লোকের সাথে তাদের ঝগড়া হয়ে গেল, বলেন ঝগড়া হইতে হইতে এখন আপসে যুদ্ধই বাজিয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। তো বলেন যে ওনারাও বন্দুক নিয়ে ওই ঘোড়াও আসতেছে, আমরাও এখন বন্দুক নিয়ে যাচ্ছি। তো বলে যে ভাই আপনারা যান কোথায়? বলে আমাদের বংশের দুই লোককে তারা মারছে, কাজে আমরা এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, লড়াই আমরা ওনাদের সাথ দিতে যাইতেছি। বলে ভাই আপনি ঠিক করে বলেন তো দেখি, অন্যায়টা আপনাদের না আমাদের? বলে তাইলে অন্যায় এই কথা বললে তো অন্যায় তো আমাদের বংশের লোকেরই, আমাদের লোকেরই অন্যায় হয়েছে। বলে যে তবুও আমাদের অন্যায় হইল তো আমাদের বংশের লোককে আমরা কি করে সারবো, আমরা ওনাদের অন্যায় হইলেও সাথ দিতে হবে। বলেন এইটার নামই হইল আসলে খুদা না খাস্তা হমারে ভাই নে দূসরে পর জুলম কিয়া লড়াই হুই উসকো বহুত মারা পিটা আব হম আপনে ভাই কা সাথ দেঙ্গে বই ইসলিয়ে কি ভাই হ্যা ইয়ে ইয়ে কম ইয়ে ইয়ে ইয়ে রিশতেদারো রিশতে কা তাসুব হ্যা ইয়ে মুসলমান কে দিল মে নাই হোনা চাহিয়ে বলেন যে ভাই খুদা না খাস্তা যদি এরকম হয়ে যায় আমার ভাই আরেকজন উপরের উপরে জুলুম করলো হয়তো বা আরেকজনকে মারলো পিঠাইলো বলে যে এখন আমার ভাই হ্যাঁ সুতরাং তার সাথ আমার দিতেই হবে বলেন যে ভাই এরকম না হওয়া চাই বলেন যে ভাই দোস্ত এটারে বলে তাসুব এটার থেকে আমরা এরকম এটার থেকে বাঁচতে হবে এরকম হবে আর ভাই আল্লাহ কে হ্যাঁ ও আমল কবুল হ্যাঁ নেক আমল কবুল হ্যাঁ যো হুজুর পাক আলাইহিস সালাম কে তরিকে কে মুতাবিক হো আর বলেন আল্লাহর দরবারে ওই আমলই আল্লাহ কবুল করেন যে আমলটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে আর আল্লাহ কি রাজা কে জজবে সে হো আর ওই আমল আল্লাহ কবুল করেন যেটা আল্লাহ রাজি করার জজবায় হবে হজ কে লিয়ে যা রা ভাই কেউ যা রা কি জি আল্লাহ রাজি হো যায় হজ কেসে করোগে হুজুর ওয়াসাল্লাম কা তরিকা উলামা সে পুছ কর হজ করো এসা হজ হোনা চাহিয়ে বলেন যে ভাই দোস্ত একজন হজে যাইতেছে বলে ভাই কোথায় যান বলে হজে যাই বলে কেন যান বলে আল্লাহরে রাজি করবার জন্য যাইতেছি আর বলেন যে ভাই দোস্ত হজটা কিভাবে করব সেটা জানিনা বলেন যে আমরা করব বলেন যে ভাই এই রকম হওয়া চাই নামাজ হুজুর কে তরিকা পর পড়ে তো কবুল আর আল্লাহ কি রাজা কে লিয়ে পড়ে তো কবুল বলেন যে নামাজ যখন আমরা পড়ব হুজুর কে তরিকে কে মুতাবিক হো যায় বলেন যে আমরা যত আমল করব প্রত্যেক আমলটি আমাদের আল্লাহ রাজির জজবায় হবে আল্লাহকে রাজি করার সন্তুষ্ট করার নিয়তে হবে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের সেই আমলগুলো করতে পুরা করতে হবে ছটি বাত দাওয়াত আর তাবলীগ হ্যায় সাবকা উম্মতো মে সে হর উম্মত হর হর উম্মতি কি জিম্মেদারি উস নবী কে কলমে কো দিল কি তসদীক কে সাথ পড়না আর উস নবী কে লায়ে হুয়ে দীন কো আপনানা یہ اس امت میں سے ہر فرد کی ذمہ داری ہوتی تھی اس سے اس امت کے ہر فرد کو کامیابی ملتی تھی دوستو بولیں گے سوئے نمبر ہوئی لو دعوت اور تبلیغ ہے نمبر بولیں گے آگے جب تو نبی دنیا تے آسین پتے نبی امت تیر ذمہ چھلو جے انہاں را دلیر مدتے ওই নবী জান নবী আল্লাহর উপরে ঈমান আনা আর নবী জানিয়ে আসছেন সেটারে বলেন যে দিলের মধ্যে নিয়ে বসানো এবং যা বলেন সেটার উপরে আমল করা এটা ওনাদের জিম্মাদারি ছিল ওই উম্মতের সেই জিম্মাদারিটা ছিল তো মেরে মহতরম বুজুর্গ আর দোস্ত হাম জো হ্যায় আল্লাহ নে হামে হুজুর কি উম্মত মে পেদা ফরমায়া হ্যায় তো হমারে জিম্মে ও জিম্মে দারি ভি হ্যায় জো পেহলে উম্মতো কে জিম্মে হোতি থি আর হুজুর কে খতমে নবুয়ত কে তুফেল মে হমারে জিম্মে ও কাম ভি হ্যায় জিসকে লিয়ে পেহলে আম্বিয়া আলাইহিস সালাম কো ভেজতে থে দাওয়াত আর তাবলীগ কা কাম বলে যে ভাই এখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের উপরে দুইটা জিম্মাদারি আছে একটা জিম্মাদারি তো হইল যেটা আগেকার নবীদের উম্মতের জিম্মাদারি ছিল বলেন যে একটা হইল দিলের মধ্যে একদিন ঠিক করা আর নবীরা জানি আসছে সেটার উপরে আমল করা বলেন যে সেটা তো আমাদের করতেই হবে আর এর সাথে সাথে আগের নবীরা এসে যে দাওয়াতের কাম করছেন তবলিগের কাম করছেন বলেন যে এই দ্বিতীয় জিম্মাদারি এই জিম্মাদারি তো আমাদের হইল আরেক জিম্মাদারি হযরত সাহাবায়ে কেরাম নে ভি দীন কা কাম কিয়া আর ইস ওয়াক্ত ভি তবলিগ ওয়ালে ও ভি দীন কা কাম কর রহে হ্যায় لیکن فرق یہ ہے کہ حضرات صحابہ کرام نے دین کی محنت کو مقصد بنا کر کیا ہم تبلیغ والے دین کی محنت کرتے ہیں لیکن کوئی کوئی ہوگا جو مقصد بنا کر کرے گا مقصد بنا کر کرنے کی دلیل یہ ہے کہ جب بھی اس مبارک محنت میں محنت کے کسی تقاضے میں دنیا کے کسی تقاضے میں تعارض ہو اگر اس مبارک محنت کے تقاضے میں لگو تو دنیا کا تقاضا فوت ہو جاتا ہے, اگر دنیا کے تقاضے میں لگو تو اس محنت کا تقاضا فوت ہو جاتا ہے. تو ہم جو ہے کیا نام ہے صحابہ کی طرح ہم بھی یہ پکا پختہ عزم کر لے کہ انشاءاللہ دعوت اور تبلیغ کے کام کو مقصد بنا کر کریں گے. تو بولے جی بھائی دوستو, حضرت صحابہ کرام رضی اللہ عنہم ہمارے دینیر کام کرسین আর আমরাও দিনের কাম করতেছি, তবলিগের বাইরে দিছি মানে কি বলে যে আমরাও দিনের কাম করি, কিন্তু বেশ কম আর পার্থক্য নেই. বলে যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই দিনের কামকে জিন্দেগির কাম আর মকসদের মকসদ বানাইয়া এই কামকে করছেন, আর আমরা তবলিগওয়ালারা বলেন যে ভাই কেউ কেউ হয়তো আছে যে মকসুদ বানাইয়া করছে, আর না হয়তো বলেন যে ভাই দুঃস্থ আমরা মকসুদ বানাই নাই. এই জন্য বলেন যে মকসুদ বানানোর অর্থটা কি, বলেন এটার প্রমাণটা কি, বলেন যে যখন দিনের কোন টাকা যা আমাদের সামনে আসলো আর দুনিয়ারও কোন টাকা যা, দুনিয়ারও কাম আসলো দিনেরও কাম আসলো, এখন যদি আমি দুনিয়ার কামরে পিছনে বলাই দেই বাদ দিয়ে আর দিনের কামরে আমরা আগে করি, আর দিনের কামরেই যদি আমি প্রাধান্য দিই তাহলে সেটা বোঝা গেল যে আমি কি করছি, দিনের কামরে আমার মকসদ জিন্দগির মকসদ বানাইছি. তো বলেন যে দুস্থ এই জন্য এই দাওয়াতের কামকে আমরা জিন্দগির মকসদ বানাইয়া আসল কাম বানাইয়া করব. حضرات صحابہ کرام نے پورے دین پر بھی عمل کیا اور دین کی محنت کو دوسرے انسانوں کو اللہ کے احکامات پر لانے کی بھی پوری محنت کی. بولیں جی بھائی دوستو, حضرت صحابہ کرام رضی اللہ عنہ بولیں جی انہوں نے تو پورا دینیر ہوئے عمل کرسے, اور بولیں جی پرتیک منشن مدے اللہ حکم زندہ ہوئے شہر زندہ انہوں نے محنت کرسے. تو تاریخ گواہی دے رہی ہے اس بات کی کہ جو اللہ کی مدد اور نصرت انبیاء علیہ السلام کے ساتھ ہوئی وہ صحابہ کرام کے ساتھ بھی ہوئی. بولیں جو بھائی دوستو اتہاس اکتار ساکی دیتے سے صحابہ کرام سنگے اللہ پاک رب العالمین وہی سہاج اور مدد ہوئی سے গাইবী সাহায্য আর মদত পাইছেন, যা আগেকার নবীগণ আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আর মদত পাইছিলেন. আর জেসে নবীয়ों की मेहनतों पर अल्लाह जल्ला शानहु ने उनकी उम्मतों को हिदायत दी, इसी तरह सहाबाए کرام की मेहनतों पर करोड़ों करोड़ इंसानों को अल्लाह ने हिदायत दी और قیامت तक देते चले जाएंगे. বলে যে দুস্থ এমনি যেমনি ভাবে নবীদের মেহনতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েত দিছেন, ওনাদের ওইরকম উম্মতকে হেদায়েত দিছেন, এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন মেহনত করছেন তো এক সাহাবায়ে কেরামের এক এক সাহাবায়ে কেরামের মেহনতে আল্লাহ কোটি কোটি মানুষকে হেদায়েত দিছেন. আর বলে যে দুস্থ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিতে থাকবেন. اور جس طرح جو ڈھیٹ ہر دھرم قسم کے انسان نبیوں کے مقابلے میں آئے اللہ نے ان کے ٹکڑے ٹکڑے کر دیے, اسی طرح جو حضرات صحابہ کرام کے مقابلے میں آئے اللہ نے ان کے ٹکڑے ٹکڑے کر دیے. تو بولے جی بھائی جی وہ جو نبیرا جہاں دعوت دیا دھائی سے انہار مقابلہ جہاں ایرکم بھابے جارا لوگ آسیلو ہر اپ لوگ جہاں دھائی سے اللہ پاک رب العالمین انہار کے دھمش کرے دیسے. বলেন যে এমনি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন এই দাওয়াত নিয়ে দাঁড়াইছেন ওনাদের মোকাবিলায় যারা আসছে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু তাদেরকে এরকম ভাবে ধ্বংস আর টুকরা টুকরা করে দিচ্ছে. তো আব কোন কোন ভাই এসে হ্যাঁ কি জিনকে আবি তক চার মহিনে নহি লগে, জিন ভাইয়ों কে চার মহিনে নহি লগে তো কোন কোন সে ভাই এসে হ্যায় কি হাম ইনশাআল্লাহ কল পরসো সে নকদ চার মহিনে কে লিয়ে আল্লাহ কে রাস্তে মে তৈয়ার হ্যায় বতায়ে জি. বলে যে ভাই দোস্তো এই জন্য বলে যে এখানে যারা আমরা আছি যাদের দেখো মুতালবে কে ওয়াক্ত মে উঠ কে জানা নাই চাইয়ে, মুতালবে কে ওয়াক্ত মে বেঠে রহে, اتنی قربانی آپ نے دے دی بیٹھے رہے تو اب مطالبے میں بھی چند منٹ لگیں گے اس کے لیے بھی بیٹھے رہے. بولیں جی بھائی دوستو ہم نے تو قربانی کرے یہ سمے پر جن تو بوشے آسے, بولیں جی بھائی اہم مشکلے سمے یہ جنہوں مہربانی کرے آر کیوں نہ دھرائی, آر بولیں جی بھائی دوستو پائٹ منٹ لگ میں ایر پر ہم رہا اٹھ بہر آگے کیوں اٹھ بہر. بولیں جی بھائی دوستو یہ جنہوں ایک کنی جنہ راسی ہم رہا اس مستو بھائی زیادری خود جن تو سائر ماش لگے نائی, বলেন যে এখন আমরা চার মাসের জন্য দাঁড়াই কালকে পরশু জমাতবন্দি হয়ে যাইব আল্লাহ রাস্তায় আমরা বাড়িয়ে পড়ব, এই জন্য ভাই দাঁড়াই হিম্মত করে চার মাসের জন্য দাঁড়ান ভাই. মাশাআল্লাহ। দাঁড়ান ভাই, আরো দাঁড়ান। জিনকে আবি তক চার মহিনে নহি লগে, ও আব ও জিনকে লগে হ্যায় ও খড়ে না হো, জিনকে নহি লগে উনমে সে কোন কোন তৈয়ার হ্যায় কি হাম ইনশাআল্লাহ নকদ চার মহিনে কে লিয়ে তৈয়ার হ্যায়, জিনকে লগ চুকে উনকে খড়া হোনে কি জরুরত নহি হ্যায়। বলেন যে ভাই দাদার আগে সাইন মাস হয়ে গেছে, আপনারা দাঁড়ানোর কোন দরকার নাই। যে সমস্ত ভাই এখন পর্যন্ত আপনাদের সাইন মাস হয় নাই, এখন নগদ নগদ আপনারা সাইন মাসের জন্য দাঁড়ান ভাই, মেহরবানি করে দাঁড়ান, ওখান থেকে দাঁড়ান, সব জায়গার থেকে দাঁড়ান ভাই, মাশাআল্লাহ দাঁড়ান দাঁড়ান ভাই, আল্লাহ কবুল ফরমাক, দাঁড়ান দাঁড়াইতে দেখেন ভাই, দাইনে বামে সামনে আরো পিছনে দূর পর্যন্ত দাঁড়ান ভাই, যতটুকু দেখা যাইতেছে প্রত্যেক বিদ্যালয় দাঁড় করান ভাই, সাইন সাইন মাসের জন্য বলছে যাদের আগে সাইন মাস লাগে নাই আপনারা মেহরবানি করে দাঁড়ান দাঁড়ান ভাই। আচ্ছা শরীফ মনে যে ভাই একটু মেহরবানি করে বসি। جو بھائی ایسے ہیں جن کے پہلے چار مہینے لگ چکے